কারণ এই মাহফিলে আমরা নিজের বুদ্ধি নিজের শক্তি দিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন, বিধায় আসতে সক্ষম হয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যার কল্যাণ কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, তাকে দীন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল আমাদের এই দেশে যত বেশি হয়, পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল এরকম হয় বলে আমার জানা নেই। এর পরেও আমি যদি জিজ্ঞেস করি যে ইসলাম শব্দের অর্থ কি, ইসলামের মূল ভিত্তি কি, মুসলিম কাকে বলে, এই মৌলিক জিনিসগুলো পর্যন্ত মুসলিমরা এখন পর্যন্ত জানে না। আপনারা বলুন তো ইসলাম অর্থ কি? খুব জোরেই বলেছে শান্তি, এটাই বলে ইসলাম অর্থ শান্তি না। হ্যাঁ, ইসলাম অর্থ সালাম অর্থ শান্তি। আমি এখানে বসেই প্রথমে বললাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ, আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? ইসলাম মানে কি? আল্লাহু আকবার। এইটা যদি মুসলিমরা জানত তাহলে আর কোন সমস্যাই থাকত না। আজকে ইসলাম আর মুসলিম নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রাইমারি শিক্ষা যদি না থাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না। ইসলাম অর্থ কি আমরা কোরআন থেকে জানব। মাদ্রাসায় যারা পড়ে তারা দুই ক্লাস পড়লেই মিজান মুনসাহিব কিতাব পড়ে। এই মুনসাহিব কিতাবে লেখা আছে ইসলাম মানে কি, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের ইংরেজরা যা শিখিয়ে গেছে আমরা তাই শিখছি। ইসলাম মানে কি মুনসাহিব কিতাবে লেখা আছে, আল ইসলাম মুসলমান সুদান ওয়া গর্দান নিহাদান বাতাআত। ইসলাম মানে হল এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর কালামের সামনে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সংসদে, আদালতে, সব জায়গায় এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম। এই জন্য আপনারা স্লোগান যে দেন ভালো কথা, আমি এসেও স্লোগান শুনলাম। স্লোগানের মধ্যে একটু যোগ করতে হবে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো ঠিক আছে, কিন্তু এতটুক না, ঘরে জ্বলার আগে সংসদে জ্বলতে হবে। এই জন্য স্লোগান দিবেন আল কোরআনের আলো সংসদে জ্বলো, এরপরে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই স্লোগান দিবেন, কারণ গণ্ডগোলটা এখানে আলোচনা আসবে ইনশাআল্লাহ বিষয়গুলো। ইসলাম মানে হল নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, বঙ্গভবনে, গণভবনে, সব জায়গায় এক আল্লাহর হুকুম মেনে চলার নাম হল কি? ইসলাম। আর এইরকম যারা আল্লাহর হুকুম সব জায়গায় মানে এদেরকে বলে মুসলিম। এদেরকে কি বলে? মুসলিম, মুসলমান না। মুসলমানও কোন শব্দ কোরআন হাদিসে নেই। ওই যে আমরা আল্লাহকে বানিয়েছি খোদা, আল্লাহর কি নাম খোদা আছে নাকি? কোরআনে বলা আছে, আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সেই নামগুলো দিয়ে ডাকো। সেই নামগুলো আল্লাহ, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আস সালাম, আল মুহাইমিন, এ জাতীয় নামগুলো। এই সমস্ত নামের মধ্যে কি খোদা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই নামগুলো দিয়ে ডাকো। ও আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহর সেই নামগুলো বাদ দিয়ে তুমি খোদা বলে ডাকলা, লক্ষ কোটিবার খোদা খোদা বললেও একটা নেকিও পাওয়া যাবে না, বরং আল্লাহর নামটাকে পরিবর্তন করার কারণে গুনাহ হওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা? কারণ আল্লাহর এই নাম নাই। আল্লাহ বলছেন ফাদউহু বিহা, কোরআনে আল্লাহর যে নামগুলো আছে সে নামগুলো দিয়ে ডাকো, আল্লাহর সুন্দর সুন্দর নাম। আপনার নিজের নাম বাদ দিয়ে যদি একটা ব্যঙ্গ নাম দিয়ে কেউ ডাকে, আপনি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনেকগুলো নাম কোরআনে উল্লেখ করেছেন, ওই নামগুলো বাদ দিয়ে তুমি নিজের পক্ষ থেকে মন গড়া একটা নাম দিলা, ভারতীয় নাম খোদা। এই খোদা যেমন আল্লাহর নাম না, এরকম আরো অনেক কিছু আমরা পরিবর্তন করেছি। কোরআনের ভাষা হল সালাত। এখন সালাত মানে কি? পরীক্ষায় প্রশ্ন লিখেছে সালাত নষ্ট হয় কিসে, ছাত্ররা উত্তর লিখল টমেটো আর শসা অনেক আগে যদি কেটে রাখে তাহলে সালাত নষ্ট হয়। সালাত মানে কি? সালাত গেছে নামাজ হইয়া। ও আমার ভাইয়েরা, আমি বলছিলাম মুসলিম কাকে বলে? সব ক্ষেত্রে আল্লাহর হুকুম যে মানে তাকে বলে কি? এখন যদি আল্লাহর হুকুম না মানে তাকে মুসলিম বলা যাবে? আমি প্রথম আমার এই প্রথম কথাটা প্রমাণ করব যে আল্লাহর হুকুম যে মানে তাকে মুসলিম বলে। গাছে যদি আল্লাহর হুকুম মানে গাছ মুসলিম, পাহাড় পর্বত গাছগাছালি পশু পক্ষী যে কেহ আল্লাহর হুকুম মানলে তার নাম কি? আর যদি আল্লাহর হুকুম না মানে সে মানুষ হলে তারপরে সে মুসলিম না, ঠিক কিনা? দুইটা কথা বললাম, দুইটাই প্রমাণ হয় কোরআন থেকে। আসুন একটা প্রমাণ করি আগে। প্রথম দাবি হল আল্লাহর হুকুম যে মানে তাকে বলে মুসলিম, চাই পশু পক্ষী কুকুর শুকর গাছগাছালি মাছ হিংস্র প্রাণী যে কেউ আল্লাহর হুকুম মানে তাকে মুসলিম বলে কোরআন বলছে। সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা কি আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর দেওয়া কানুন বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন তালাশ করছে, অন্য কোন জীবন বিধান তালাশ করছে? অথচ ওয়ালাহু আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে, মানফিস সামাওয়াতি ওয়াল আরদে আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর হুকুম মেনে মুসলিম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসমান জমিনের সব কি মুসলিম, চন্দ্র সূর্য মুসলিম, গ্রহ নক্ষত্র মুসলিম, সব কিছু মুসলিম, কারণ হুকুম মানে কার? উদাহরণস্বরূপ সূর্য, আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করে বললেন নির্দিষ্ট রাস্তা দিয়েছেন, এই রাস্তায় চলবা, এর ব্যতিক্রম করবা না। বিজ্ঞানীরাও সৃষ্টি আবিষ্কার করেছেন সূর্য যে রাস্তা দিয়ে চলে এর চেয়ে যদি একটু সামান্য নিচে দিয়ে চলত পৃথিবীর মানুষ গরমে পুড়ে সারখার হয়ে যেত, আর যদি এর চেয়ে উপর দিয়ে চলত তাহলে পৃথিবীর মানুষেরা ঠান্ডায় মরে যেত। এই যে নির্দিষ্ট জায়গা দিয়ে চলছে, নির্দিষ্ট জায়গা নির্ধারণ করার জন্য একজন মহাবিজ্ঞানীর দরকার ছিল কিনা? যে কতটুকু উপর দিয়ে গেলে পৃথিবীতে ঠিক মতো আলো পৌঁছবে, বেশি উপর দিয়ে গেলে ঠান্ডা লাগবে, বেশি নিচে দিয়ে গেলে গরম লাগবে, এই জন্য নির্দিষ্ট রাস্তা ঠিক করার জন্য একজন মহাবিজ্ঞানীর দরকার ছিল কিনা? সেই মহাবিজ্ঞানীকে। আর এরপরে সূর্যটা পৃথিবীর চেয়ে ছোট না বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা চলার জন্য নিয়ন্ত্রণ করার জন্য শক্তির প্রয়োজন আছে কিনা? এবারে সূরা ইয়াসিনে আসুন। সূরা ইয়াসিনের আয়াত আপনাদের প্রায় মুখস্থ আছে, শুনুন অর্থ শুনে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কামারা আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, সূর্যের জন্য যেই নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করা আছে সূর্য সেই রাস্তা দিয়ে চলে, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই রাস্তা নির্ধারণ করেছেন এক মহাপরাক্রমশালী, আজিজ মানে কি মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী, আল আলিম অর্থ হল মহাবিজ্ঞানী, মহাবিজ্ঞানী মহাশক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য যে রাস্তা নির্ধারণ করেছেন সূর্য নিয়মিত সেই রাস্তা দিয়ে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূর্য আল্লাহর হুকুম মেনে চলে কিনা? এবার সূর্য মুসলিম হয়ে গেল, আসুন চন্দ্র কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের পরের আয়াতে বলছেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। আজকে দেখেন না চন্দ্র কত বড় দেখা যায়? আজ ১৯ তারিখ না, ১৯ তারিখ তো, আজকে প্রায় কত বছর, প্রায় ১০০ বছরের পরে এত বড় সূর্য দেখা যাবে। আবার ভালো করে দেখে নেবেন, আজকে আজকে যে সূর্য দেখা যাচ্ছে তাকাই দেখ চন্দ্র, এটা অনেক বড় আজকে, কারণ আজকে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসছে। তাকাই দেখবেন বের হয়ে কত বড় চন্দ্র দেখা যায়। এটা প্রায় ১০০ বছর না জানি ১০০০ বছরের মধ্যে এত বড় আর দেখা যায় না, আবার এত বছর পরে দেখা যাবে। এই যে চন্দ্রটা আজকের রাত্রে এত বড়, আবার আস্তে আস্তে চিকন হয়ে যাবে। এই যে নির্দিষ্ট রাস্তা দিয়ে চলে, রাস্তা নির্ধারণ করেছেন কে? আল্লাহ তাআলা সুন্দরভাবে বলেছেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল। আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি, এই রাস্তা দিয়ে চন্দ্র চলতে থাকে, হাত্তা আদা কাল উরজুনিল কদীম। ওই রাস্তা দিয়ে চলতে চলতে এক সময় খেজুর গাছের শুকনো ডালের মতো চিকন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যত বড় চাঁদ কয়েকদিন পরে কি এত বড় থাকবে? একেবারে। আল্লাহ তাআলা কি সুন্দর বলেছেন, অর্জুন মানে অর্জুন গাছ না, এই ক্যানভাসের আছে না কতগুলো রাস্তায়, এরা পাবলিককে ধোকা দেয়। অর্জুন গাছের কথা কোরআনে আছে, সূরা ইয়াসিনে নাকি আছে। অর্জুন মানে হল খেজুর গাছের শুকনা পুরাতন ডাল যা চিকুন হয়ে গেছে, ওর নাম কি? অর্জুন। এই বাংলা অর্জুন না এটা, হাত্তা আদা কাল উরজুনিল কদীম, পুরাতন শুকনো খেজুরের ডালের মতো চিকুন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ তারা বলছেন, ওই মহাশূন্যে মহাকাশে কোন ট্রাফিক পুলিশ লাগে না, সিগন্যাল বাতি লাগে না, ওইখানে কোন গাড়ির সঙ্গে রাস্তায় যেমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, মহাকাশে এরকম কোন সংঘর্ষ হওয়ার কোন সুযোগ নাই, কারণ সবগুলো হুকুম মানে কার? সূরা ইয়াসিনের সবাইগুলো পড়ছি। আল্লাহ বলছেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরার, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর হুকুম মেনে নিজ নিজ কক্ষ পথে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হুকুম মানে কার? এই জন্য ওখানে কোন সংঘর্ষ নাই, কোন ইফতিজিং নাই। জঙ্গলের পশুরা হুকুম মানে কার? এই জন্য জঙ্গলের বাঘ ভল্লুকের যুবক ছেলেরা হরিণের সুন্দরী মেয়েদেরকে ইফতিজিং করে না, সমুদ্রের বড় বড় তিমি মাছের যুবক ছেলেরা ওই রূপালী ইলিশ মাছের মেয়েদেরকে ইফতিজিং করে না, কারণ হুকুম মানে কার? আল্লাহ বলছেন, সব কিছু আলাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো হুকুম মানে কার? এবারে আল্লাহ বলছেন, খালি হুকুম মানে তা না, তাসবিহ করে। এরা কি করে? সবগুলো দলিল কোরআন থেকে দিব। কারণ আমাদের দেশে ওয়াজ শুরু হয় খাজা বাবা, গাজা বাবা, অমুক বাবার কিস্তা কাহিনী দিয়ে, আর নইলে অলিদের কাহিনী দিয়ে। ভালো কথা, অলির কাহিনী বলা দরকার, কিন্তু অলির কাহিনী কেন বলে? ওনার নিজের পীর আছে একজন, এই পীরে অলি বানাইয়ে তারপরে বড় বানাবার জন্য। ওয়াজ করার জন্য কোরআন যথেষ্ট, ওয়াজ করার জন্য হাদিস যথেষ্ট। এবারে শুনতে থাকেন, দেখেন কোরআন আয়াত কেমনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানে বা জমিনে যা কিছু আছে সবগুলো মুসলিম এবং ওরা আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইবনে ইসরাইলের 44 নম্বর আয়াতে বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত আসমান এবং জমিন, ওয়ামান ফিহিন্না, এবং এই আসমান এবং জমিনে যা কিছু আছে, সাত আসমান জমিন সবগুলো তসবি পড়ে কার? আসমানে তসবি পড়ে কার? জমিনে তসবি পড়ে কার? এরপরে আল্লাহ বলছেন ওয়ামান ফিহিন্না, এই আসমান এবং জমিনের মাঝখানে যা আছে, গাছগাছালি বলেন, পাহাড় পর্বত বলেন, পশু পক্ষী বলেন, কুকুর শুকুর বলেন, মাছগুলো বলেন, সবগুলো তসবি পড়ে কার? কোথায় আছে? সূরা বনী ইসরাইলের 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়ামান ফিহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন জিনিস নাই, কিচ্ছু নাই, মশা মাছি পর্যন্ত তাসবিহ পড়ে কার? আল্লাহ। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সকলেই আল্লাহ তাসবিহ পড়ে বলে আমরা তো শুনতে পারি না, বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলছেন তোমরা শোনো কুহু কুহু, সে ডাকে মূলত আল্লাহু আল্লাহু, তোমরা শুনতে শোনো ভোর রাতে মোরগ আওয়াজ করে বলে কুকুরাতুর, আসলে সে বলে সুব্বুহুন কুদ্দুসুন, আল্লাহ তাআলা সে কথাই বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বুঝো না, ওরা সকলে তাসবি পড়ে কার? তাহলে বোঝা গেল সবাই আল্লাহর হুকুম মেনে চলে, সবাই মুসলিম, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আমি এটা ভূমিকা দিচ্ছি, পরে আমার বয়ানে এইগুলো আমি জিজ্ঞেস করবো। বাবা, আমাদের মধ্যেও কিছু জিনিস মুসলিম আছে, পাকা মুসলিম, যেমন কান। আল্লাহ রাব্বুল আলামিন কানকে সৃষ্টি করে বলেছেন তুই ও যা শুনতে চায় সব শুনবি, ভালো শুনতে চায়, মন্দ শুনতে চায়, গীবাত শেখায় শুনতে চায়, পরের দোষ শুনতে চায় সব শুনবি। কানে আল্লাহর হুকুম মতো সব শুনে কিনা, নাকি সত্য কথা শুনে মিথ্যা শোনা বন্ধ হয়ে যাবে, হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুকে সৃষ্টি করে বলেছেন তুই সব দেখবি, ও যা দেখতে চায় দেখবি, ভালো দেখতে চায় মন্দ দেখতে চায় সব দেখবি, হুকুম মানে কার? এই জন্য চক্ষু মুসলিম। এখন মানুষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাধ্য করেন নাই, এই যে এরা আল্লাহর হুকুম মানে, এরা আল্লাহর হুকুম মানতে বাধ্য, এটাকে বলে তাকবীনি হুকুম। কি হুকুম? তাকবীনি মানে যেটা আল্লাহ তাআলা সরাসরি নিয়ন্ত্রণ করেন, কাউকে স্বাধীনতা দেওয়া হয় না, এরা ব্যতিক্রম করতেই পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি ইচ্ছে করতাম এই মানুষদেরকে আমার হুকুম মানার জন্য বাধ্য করতে পারতাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সকলকে বাধ্য করতে পারতেন হেদায়েত গ্রহণ করার জন্য। উদাহরণস্বরূপ ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে তার পিঠের সমস্ত তক্তা জোড়াগুলো তক্তার মতো সোজা করে দিতে পারতেন, ঠিক কিনা? এশার নামাজ না পড়ে ঘুমালে হাড্ডিগুলো আর বাঁকা করতে পারবে না, এরকম যদি সিস্টেম করতেন বেনামাজি আর খুঁজে পাওয়া যেত? আল্লাহ তাআলা করেন নাই কেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই উত্তর দিয়েছেন আমি এরকম করি নাই কেন, শোনো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সম্মানিত মাখলুককে যদি বাধ্য করি তাহলে তার সম্মান থাকবে? এই জন্য তাদেরকে একটু স্বাধীনতা দিয়েছি, ভালো এবং মন্দ দুইটা রাস্তা তাদের সামনে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষের সামনে দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, একটা ভালো রাস্তা একটা মন্দ রাস্তা, একটা আমার শুকুরের কৃতজ্ঞতার রাস্তা আর একটা কুফুরির রাস্তা, দুইটা রাস্তা ক্লিয়ার করে দিয়ে তাদেরকে স্বাধীনতা দিয়েছি, সে যেটা গ্রহণ করতে চায় আমি তাকে সেইটা করার জন্য যা লাগে সব ব্যবস্থা করে দেই। ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ও রাব্বুল আলামিন, তুমি কেন আমাদেরকে স্বাধীনতা দিলা? তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, এজন্য কোন দিক দিয়ে শ্রেষ্ঠ করলা? মানুষ বেশি দৌড়াইতে পারে সেজন্য না, যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হতো তাহলে মানুষের চেয়ে চিতাবাঘে অনেক বেশি দৌড়াইতে পারে, ঠিক কিনা? মানুষ যদি জোরে দৌড় দেয় ঘন্টায় সর্বোচ্চ বিশ পঁচিশ কিলোমিটার দৌড়াইতে পারে, আর চিতাবাঘ যদি জোরে দৌড় দেয় ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ শ্রেষ্ঠ হলো কেমনে? যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায়, তাহলে মানুষেরা উড়তে জানে না, পাখিরা উড়াল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, উড়ালের প্রতিযোগিতা যদি হতো তাহলে মানুষের চেয়ে পাখিরা শ্রেষ্ঠ হত। যদি বলো সাঁতারের প্রতিযোগিতায়, তাহলে মাছের চেয়ে মানুষের চেয়ে তিমি মাছ ডলফিন মাছ অনেক বেশি সাঁতার কাটতে পারে, ঠিক কিনা? আর যদি বলো হিংস্রতার প্রতিযোগিতায়, তাহলে মানুষ যদি বত্রিশটা দাঁত দিয়েও কাউকে কামড়ায়, মানুষ কামড় দিলে মানুষ মরে না, কিন্তু সাপে একটা কামড় দিলে মানুষ কি হয়ে যায়? মরে যায়। তাহলে তো মানুষের সাপের শ্রেষ্ঠ কথা। আর যদি বলো শক্তির প্রতিযোগিতায়, তাহলে মানুষের চেয়ে জঙ্গলের বাঘের গায়ে শক্তি বেশি, সিংহের গায়ে শক্তি বেশি। ও আমার ভাইয়ের, আমি তো বলবো মানুষ তো গরুর বাছুরের চেয়ে আর ছাগলের বাচ্চার চেয়েও দুর্বল। একটা গরুর বাছুর যখন জন্ম হয় একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে ল্যাজ খাড়া করে দেয় দৌড়, ঠিক কিনা? একটা ছাগলের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় একটা দুইটা উল্টি পাল্টি খেয়ে তারপরে সে দৌড়াদৌড়ি নাচানাচি শুরু করে, ঠিক কিনা? আর মানুষের বাচ্চা কয় মাস পরে দৌড়ায়? মানুষের বাচ্চা বিছানায় শুয়ে থাকে, দৌড়াইতে পারে না। তাহলে মানুষ শ্রেষ্ঠ হল কোন দিক থেকে? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, সম্মানিত করেছি, তাদেরকে আকল জ্ঞান দান করেছি। ওয়ালা কাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি মানব জাতিকে আকল এবং জ্ঞান বুদ্ধি দান করেছি, এই জ্ঞান বুদ্ধির মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ কেমনে? একটু চিন্তা করে দেখো, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান দান করেছেন, এবারে সেই বিজ্ঞান দিয়ে তারা রেলগাড়ি তৈরি করল, রেলগাড়িতে চড়ে এবারে চিতাবাঘের সঙ্গে পাল্লা দিয়ে দৌড় দিল। চিতাবাঘ জোরে দৌড়ালে যদি ঘন্টায় একশো কিলোমিটার দৌড়াইতে পারে, মানুষেরা রেলগাড়িতে চড়ে ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার থেকে শুরু করে সাড়ে সাতশো কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে মানুষ শ্রেষ্ঠ হল। এমনি ভাবে মানুষ উড়াল দিতে জানত না, পাখি উড়াল জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন, এই জ্ঞানের মাধ্যমে মানুষেরা রেল উড়োজাহাজ তৈরি করলো, রকেট তৈরি করলো, এবারে উড়োজাহাজে করে রকেটে করে মানুষরা উড়াল দিল। এবারে পাখি যদি ঘন্টায় উঠতে পারে একশো কিলোমিটার, মানুষরা এক হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে মানুষ সাঁতার কেটে মাছের সঙ্গে পারত না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন, ওই জ্ঞানের মাধ্যমে মানুষেরা সাবমেরিন তৈরি করল, এবারে পানির ভিতরে ডুব দিয়ে মাছের সঙ্গে পাল্লা দিয়ে তারা সাঁতার কাটতে শুরু করল। মাছ যেখানে ঘন্টায় বেশির থেকে বেশি একশো কিলোমিটার সাঁতার কাটতে পারে, মানুষেরা সেখানে সাবমেরিনে করে তার চেয়ে অনেক বেশি সাঁতার কাটতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জ্ঞানের মাধ্যমে সৃষ্টি করেছেন। এবারে প্রশ্ন হচ্ছে, জ্ঞানটা আল্লাহ তাআলা কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের মাধ্যমে মানুষরা আল্লাহকে চিনবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে পরিচয় লাভ করবে, এই জন্য জ্ঞানটা দান করেছেন। প্রথম কাজ কি? জ্ঞান দ্বারা আল্লাহকে চিনা কি করতে হবে? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য নিজে প্রথম পরিচয় দিয়েছেন। রূহ জগতে কোথায়? দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একত্র করে একটা বড় সম্মেলন করেছিলেন, সেইখানে তিনি পরিচয় দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? সব মানুষরা বলল, কোরআন বলছে কালু বালা শাহিদনা, সমস্ত রূহগুলো বলল আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। আমাদের রব কে? এই রবের অর্থটা কি একটু বলা দরকার আছে। মূল আলোচনা আমার অনেক সামনে, রাত্র অনেক গভীর হয়ে গেছে মূলত, তারপরও যারা বসবেন ঠিক মতো বসবেন, পেশাবের প্রয়োজনে চলে যাবেন আবার আসবেন, কিন্তু উঠা বসা করলে মা বিলেন বন্ধ করে দেব, বেশি উঠা বসা করলে বয়ান করতে পারি না, কারণ আমরা শিক্ষক মানুষ তো, যারা শিক্ষক তারা বুঝবেন, ছাত্র উল্টাপাল্টা করলে আমরা পিঠান লাগাই, এইখানে তো আর সেই মজলিস না, এখানে ছাত্র হলে বুড়া ছাত্র। অনেক মৌলিক আলোচনা হবে, এখন আমি ভূমিকা দিচ্ছি সব ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাবার আগে একটা বড় সম্মেলন করলেন, মাহফিল করলেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসে গেছে এবং আসবে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো আমি তোমাদের রব নই কি? সমস্ত মানুষরা বলল, বালা শাহিদ না, হ্যাঁ আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার দুনিয়া থেকে ভুলে যেও না, বারবার দুনিয়া থেকে স্মরণ করবে। এই জন্য আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত করি, নামাজ সালাত। এই সালাতে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? যিনি রব্বুল আলামিন। আবার রবের কথা চলে আসলো। এরপর রুকুতে গিয়ে বলি সুবহান রব্বিল আযিম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ, আবার সেজদায় গিয়ে বলি রব্ব সুবহান রব্বিল আলা, আবার দুনিয়া থেকে যাওয়ার পরে আখেরাতের প্রথম ঘাটির নাম কবর। এই কবরে গিয়ে তিনটা প্রশ্ন হবে, তার প্রথম প্রশ্ন হল মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল? দুনিয়াতে আসার আগে রবের কথা শেখানো হল, দুনিয়াতে আসার পরে দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, সেজদায় গিয়ে রব, আবার দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরে গেলে প্রথম প্রশ্ন মান রব্বুকা, কে তোমার রব ছিল? ও আমার ভাইয়েরা, এই রবকে চিনার জন্য, রবের পরিচয় খুঁজে বের করার জন্য, এরপরে রবের হুকুম মতো চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাইলেন, কারণ ফেরাউন নিজে রব দাবি করেছিল। ফেরাউন কেমনে রব দাবি করেছিল আমি একটু পরে আসতেছি। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে গিয়ে দাওয়াত দিলেন রবের উপর ঈমান আনো, ফেরাউনকে আমার রব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রবটা আবার কে? আমি তো তোমাদের রব, আমি তোমাকে লালন পালন করেছি, আমরাও তো আমাদের ওই বুদ্ধি রব অর্থ পালন করতা, এই অর্থ ফেরাউনও জানতো, এটা অর্থ না। ও আমার ভাইয়েরা, যখন ফেরাউন জিজ্ঞেস করল মূসা তোমার রব কে, আমি তো তোর রব, মূসাকে লালন পালন করেছিল কে? ফেরাউন। এই জন্য বলল আমি তো রব, আমি তোমাকে পালছি। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন উত্তর শিখিয়ে দিলেন, কোরআনুল কারীমের সূরা তাহার 50 নম্বর আয়াতে আছে, قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। ও ফেরাউন, আমি যে রবের পক্ষে দাওয়াত দিচ্ছি সেই রব তোমার মতো কোন দুর্বল ব্যক্তি নন, তুমি একসময় ছিলে নুতফা নাপাক পানি, এরপরে রক্ত, এরপরে গোস্ত, তারপরে মানুষ, তারপরে শিশু, তারপরে যৌবন, তারপরে বুড়া, আর পরে কবরে চলে যাইবা, এইরকম দুর্বল কোন রবের দিকে আমি আহ্বান করছি না। আমার রবের পরিচয়টুকু শুনে নাও, কালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আমার রবের পরিচয় হলো, আমার রব হলেন সেই সত্তা, সেই মহান জাত যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। এরপরে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যখন যা লাগে বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের পক্ষ থেকে বুঝে শুনে যিনি পূরণ করেন তার নাম কি? এটা একটু ব্যাখ্যা দিয়ে তার বুঝবেন সুন্দর করে। ও আমার ভাইয়েরা, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পাঁচ মাস যখন বয়স হয়ে গেল, বডি তৈরি হয়ে গেল, রুহুটা চলে আসলো, মায়ের পেটে বসে খাবারের প্রয়োজন দেখা দিল, ক্ষুধা পেয়ে গেল, ওই মায়ের পেটে খাদ্য পৌঁছাবার মতো দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী, দুনিয়ার কোনো বিজ্ঞানীর পক্ষে মায়ের পেটে খাবার পৌঁছানো সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি রব, যিনি সৃষ্টি করেছেন, নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সংযোগ দিয়ে ওইখানে বসে বিনা দরখাস্তে বিনা আবেদনে মানুষটাকে খাওয়ার বন্দোবস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ওখানে বসে আন্দোলন করতে পারতো না, কান্নাকাটি করতে পারতো না, দাবি দাওয়া করতে পারতো না, মিছিল করতে পারতো না, হরতাল করতে পারতো না, মায়ের পেটে বিনা দরখাস্তে বিনা আবেদনে নিজের পক্ষ থেকে বুঝে শুনে খাবারের বন্দোবস্ত করেছেন কে? এবারে বাচ্চা একটু বড় হয়ে গেল, মায়ের পেটে আর থাকার কোনো সুযোগ নেই, পৃথিবীতে আসতে হবে, পৃথিবীতে আসার পরে আবার কি খাবে? মানুষের তৈরি করা খাবার খেলে পরে ঠান্ডা লাগলে সর্দি হবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, শক্ত হলে গলায় আটকে যাবে, তাছাড়া বিভিন্ন রোগের আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের দুধের ভিতরে প্রথম দুধ, শাল দুধ তৈরি করে দিলেন, গাঢ় হলুদ বর্ণের দুধ। আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো এটা পান করলে নাকি ধনুষ্টঙ্কর হয়, এই জন্য চিপে ফেলে দিত। বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী, সমস্ত ডাক্তাররা একমত হয়েছেন মায়ের বুকের প্রথম যে দুধ, শাল দুধ, এটা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। এই দুধটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে একদিকে তার খাবারের প্রয়োজন হবে, আর একদিকে পানির প্রয়োজন হবে, আর একদিকে বিভিন্ন রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের শাল দুধটাকে একদিকে খাবারের জন্য, আর একদিকে পানির জন্য, আর একদিকে সমস্ত রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য প্রতিষেধক হিসেবে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে ব্যবস্থা করছেন? আল্লাহ। রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই নাই, এবারে বাচ্চা দুধ পান করতে করতে দুধ আবার এক নল দিয়ে যদি বের হয় গলায় আটকে যাবে, মস্তিষ্কে চলে যাবে, সেই জন্য মায়ের দুধের বোটার ভিতরে চিকন চিকন অনেকগুলো পাইপ দিয়েছেন, ছিদ্র করে দিয়েছেন। কে দিয়েছেন? একটু চিন্তা করেছেন কোন সময় যে কি সিস্টেমটা করেছেন আল্লাহ? এরপরে যখন দুধ পান করতে করতে বড় হয়ে গেল, এখন আর খালি দুধ খাইলে চলবে না, এবারে মুরগির বাচ্চা খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মুখের মধ্যে এবারে দাঁত দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন। কি সুন্দর মুক্তার মতো সাদা সাদা দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিচ্ছেন। এবারে মুরগির বাচ্চা চাবাও, কবুতরের বাচ্চা চাবাও, খিচুড়ি খাও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পর্যায়ক্রমে যখন যা প্রয়োজন দিচ্ছেন, এবারে বাচ্চা আরো বড় হয়ে গেল, আট নয় দশ বছর বয়স হয়ে গেল, এখন আর ছোট মুরগির বাচ্চায় চলবে না, এবারে গরুর হাড্ডি চাবাতে হবে, খাসির হাড্ডি খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে তার ছোট মুখের সেই ছোটবেলার দাঁতগুলোকে পর্যায়ক্রমে একটা একটা করে ভেঙে তার পরিবর্তে আর একটা দিয়ে গোটা ৩২টা দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে দাঁত দিয়ে চাবাও, চাবাইলেই তো চলবে না, মজাও রাখতে হবে, এজন্য ভিতরে একটা জিহিবা দিলেন, এই জিহিবাটাকে ঘেরাও করলো ৩২টা শত্রু দিয়ে। কি দিয়ে? ফাঁক পাইলি দাঁত কেবল জিব্বাকে মারে কামর। আর ওই শত্রুদের জন্য জিব্বা কত দয়ারু দেখো, জিব্বাকে দাঁত যতই কামড়া কার যায় করুক না কেন, যদি দাঁতের মধ্যে কোনো খাবারের টুকরা ঢুকে যায়, গোশতের টুকরা আটকে যায়, জিব্বার কোনো শান্তি থাকে না যতক্ষণ পর্যন্ত ওই দাঁতের ভিতরের থেকে গোশতের টুকরাকে বার করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত জিব্বা ওইখানে আঘাত করতেই থাকে, ঠিক কিনা? কি আল্লাহর নিয়ম! আল্লাহু আকবার! সব কিছু ব্যবস্থা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى. আপনি বলেন, হুজুর ডিমের ভিতরে তো বাচ্চা হয়, ওই ডিমের ভিতরে বাচ্চার খাবার কোত্থেকে আসে? ও আমার ভাইয়েরা, ডিমের ভিতরে বাচ্চাও যখন তৈরি হয়ে গেল, বডি আসলো, রুহু আসলো, ওরও খাবারের প্রয়োজন। ওই ডিমের ভিতরে বাচ্চার জন্য খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোন বিজ্ঞানী, দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী আবিষ্কার হয় নাই। মায়ের নাভির সঙ্গে সংযোগ দেওয়ার কোন ব্যবস্থাও নেই। ওই মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা ডিমের ভিতরে জন্মগ্রহণ করল। ওকে যিনি সৃষ্টি করবার যে রব আল্লাহ, নিজের পক্ষ থেকে বুঝে শুনে আগের থেকেই খাবারের বন্দোবস্ত করেছেন। ডিমের ভিতরে দুইটা অংশ আছে, একটা হলুদ বর্ণের কুসুম আর একটা সাদা লালা। হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়, ওই বাচ্চা তৈরি হওয়ার পরে যখন বডি আসলো, রুহু আসলো, এবারে খাদ্যের প্রয়োজন দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওর খাদ্যের জন্য নিজের থেকে আগের থেকেই তৈরি করে রেখেছেন ওই সাদা লালাটাকে খাবারের জন্য তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ডিমের ভিতরে বসে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা, হাঁসের বাচ্চা, কচ্ছপের বাচ্চা, কুমিরের বাচ্চা ডিমের ভিতরে বসে খাবার খেতে লাগলো। খেতে খেতে এক সময় ওর গুদাম ফুরিয়ে গেছে, খাদ্য শেষ হয়ে গেছে, এখন খাদ্য কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আর তোর ডিমের ভিতরে থাকার সুযোগ নেই, বের হতে হবে। কেমনে বের হব? তোর চতুর্দিকে যে প্রাচীর রয়েছে, এই প্রাচীর কোন জেলখানার প্রাচীর নয়, এটা কোন চীনের প্রাচীর নয়, এটাকে তুই চতুর্দিকে ঠোঁট দিয়ে ঠোকরাতে থাক। ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিক ভাঙল, এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, এবারে মাথা দিয়ে মারো ধাক্কা। জোরে বলুন সুবহানাল্লাহ। ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুই ভাগ করে ফেলল, এবারে দুনিয়াতে চলে আসলো। মুরগির বাচ্চা মুরগি ডিম থেকে বেরিয়ে আসলো, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বেরিয়ে আসলো। ও আমার ভাইয়েরা, দুইটা বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও। হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, ও যেন বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত, সাঁতার কাটতে শুরু করবে। পক্ষান্তরে মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যাও, মুরগির বাচ্চা মরতে রাজি, পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? নাকি এই এলাকার, কি জানি এলাকার নাম, মধ্য কারখানার এলাকার মুরগির বাচ্চারাও পানিতে সাঁতার কাটে নাকি? ও আমার ভাইয়েরা, কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়? আর কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ। রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যে রবের দিকে তোমাকে আহ্বান জানাচ্ছি, যে রবের প্রতি ঈমান আনার জন্য তোমাকে ডাকছি, সেই রবের পরিচয় হল যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আবার যখন যা প্রয়োজন নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন, তার নাম কি? মৌমাছি দেখেন নাই কি সুন্দর বাসা তৈরি করে, কেমনে তৈরি করে? ওরা কি কোন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একটা সূরা নাজিল করেছেন, সূরা নাহাল, মৌমাছি। এই সূরায় আছে আল্লাহ তাআলা বলছেন, আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ তাআলা মৌমাছিকে বললেন, পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো, পাহাড়ের লোকেরা মধু খাবে, গ্রামের লোকে দরকার আছে না। আল্লাহ বলছেন, আমিনা সাজারে গাছে গিয়ে মৌচাক নির্মাণ করো, এরপরে শহরের লোকদের প্রয়োজন। আল্লাহ বলছেন, আমিম্মা ইয়ারিসুন, ওই শহরের লোকদের বড় বড় কারণে সে ঘর তৈরি করো। রাব্বুল আলামিন ঘর তৈরি করার জন্য সিমেন্টের প্রয়োজন, আমাদের তো কোনো সিমেন্টের কারখানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওদের মধ্যে এমন কেমিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করে দিলেন, মৌচাক নির্মাণ করার জন্য প্রথমে গাছের সঙ্গে অথবা কার্নিশের সঙ্গে কি সুন্দর কেমিক্যাল দিয়ে লাগাইল। আপনার বাড়িঘর সিমেন্টের ঘর ভেঙে পড়ে কিন্তু মৌচাক যে ঝুলতে থাকে, আজ পর্যন্ত কোন মৌচাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে পড়ে গেছে, এমনটা শোনা গেছে নাকি? কারণ ওদেরকে এই কেমিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়েছেন কে? এবারে ঘর তৈরি করার জন্য প্ল্যানিং ইঞ্জিনিয়ারের দরকার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের দরকার, আমাদের জন্য তো বিশ্ববিদ্যালয়গুলো খোলা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওদের মধ্যে এমন সুন্দর সুন্দর ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন, আপনি দেখবেন মৌমাছির প্রত্যেকটা ঘর ষষ্ঠ কোণ বিশিষ্ট, কয় কোণ বিশিষ্ট, কি সুন্দর ঘর তৈরি করল। এবারে মধু সংগ্রহ করার জন্য দূরে যেতে হবে, রাস্তা ভুলে যায় কিনা, দুনিয়ার মানুষেরা যখন জাহাজে সমুদ্রে যায় কম্পাস নিয়ে যায়, তারকা দিয়ে রাস্তা নির্ণয় করে, চাঁদ দিয়ে নির্ণয় করে, তারপরেও রাস্তা ভুলে অন্য কোথাও চলে যায়, কিন্তু মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছেন নিজের ঘরের থেকে দশ মাইল দূর পর্যন্ত চলে যায়, আবার নিজের ঘরে ফিরে আসে, এজন্য কোনো কম্পাসেরও প্রয়োজন হয় না, কারো কাছে বাড়িঘরের ঠিকানা জিজ্ঞেস করতে হয় না, সবকিছু সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কত রকম আপনি দেখবেন, এই যে শীতের মৌসুমে পাখিগুলো আসে বাংলাদেশের খাল বিল নদী নালাগুলো সব মাতিয়ে তোলে, আবার শীত চলে গেল সবগুলো ওর দেশে চলে যায়, ওদেরকে জ্ঞান দান করেন কে? আল্লাহ। রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর পরিচয় লাভ করতে হবে। কিন্তু ভাই জান শুনুন, জ্ঞান থাকলে আল্লাহকে চেনা যায় না, জ্ঞান থাকলে কি করা যায় না? দুনিয়ায় অনেক বিজ্ঞানী ছিল, ওরা আল্লাহকে চিনতে পারে নাই। ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল, এই বিজ্ঞানী নিজের পরিচয় পাইল না খুঁজে, শেষ পর্যন্ত মানুষ কেমনে তৈরি হল, সে জঙ্গলে গিয়ে দেখলো যে বানর দেখতে মানুষের মতো, পৃথিবীর মানুষকে বুঝাইল মানুষ আসলে বানর ছিল, গাছে ঝুলতে ঝুলতে আস্তে আস্তে লেজটা পড়ে গেছে, এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করেছে, এইভাবে মানুষ হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, জঙ্গলে বানর এখনো আছে কিনা? এখনো বানর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঝুলে, আগের যুগে যদি লেজটা পড়ে গিয়ে থাকে ঘসতে ঘসতে, তাহলে এখন পড়ে না কেন? এখন পড়ে? জঙ্গলে কি দেখা গেছে কোন বানরের অর্ধেকটা পড়ে গেছে, কোনটা শিকি মানুষ হয়ে গেছে, পোয়া মানুষ হয়ে গেছে, অর্ধেক মানুষ হয়ে গেছে, এমনটা দেখা গেছে? ও আমার ভাইয়েরা, আসল বিষয়টা হল এই থিওরি এখনো পড়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে, এখনো পড়ানো হয়, আর যারা পড়ায় তারা বুঝায় দেখো আমরা আসলে বানরের থেকে সৃষ্টি হয়েছি, বিশ্বাস যদি না করো তাহলে পিছনে হাত দিয়ে দেখো, লেজের গোড়াটা এখনো খুঁজে পাইবা। ওই বিশ্ববিদ্যালয়ের টেবিলে বসে চেয়ারে বসে শিক্ষিত বানরেরা তখন নিচে হাত দেয় গোপনে, হাত দিয়ে দেখে যে ঠিকই তো একটা পাওয়া গেছে লেজের গোড়া, তখন মনে মনে মাথা ঝুলায় আর বলে ঠিকই আমরা বানরের গোষ্ঠী, বানর থেকে জন্ম হয়েছি, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কেউ বলে এই বোয়াল মাছ গুলো আসলে পাবদা মাছ ছিল, আস্তে আস্তে বড় হয়ে লম্বা হয়ে বোয়াল মাছ হয়ে গেছে, এই লোকটার মাথা ঠিক আছে না পাগল? টাকি মাছ, শোল মাছ, গজাল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কেউ বলে এই বড় বড় গজার মাছ গুলো, শোল মাছ গুলো ওই টাকি মাছের থেকে জন্ম হয়েছে, বড় হতে হতে টাকি মাছটা গজার মাছ হয়ে গেছে, এ লোকের মাথা ঠিক আছে না পাগল? ঠিক তেমনি ভাবে বানরকে বানর করে আল্লাহ সৃষ্টি করেছেন, ওরাং ওটাংকে আল্লাহ তারা ওটা ওভাবে সৃষ্টি করেছেন, শিম্পাজিকে আল্লাহ তারা ওরকম সৃষ্টি করেছেন, মানুষকে মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু ওই বিজ্ঞানী কেন এটা বুঝতে পারল না? কয় যে জ্ঞান থাকলেই চলবে না। ও আমার ভাইয়েরা, বুঝাবার জন্য বলছি, আল্লাহ তারা তোমাদের চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলেই দেখা যাবে? চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলো থাকতে হবে, কি দেখতে হবে? এই আলো কেন জ্বালন হচ্ছে? চক্ষু তো সবার ঠিক আছে, এরপরেও চোখ দিয়ে দেখতে হলে কি লাগবে? দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় তারকার আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তুমি কিছুই দেখতে পারবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে হলে তোমার আলোর প্রয়োজন। ঠিক তোমার জ্ঞান বিজ্ঞান থাকলে চলবে না, ওই জ্ঞান দিয়েও আল্লাহকে চিনতে হলে জ্ঞান চোখের সামনে একটা আলো দরকার। সেই আলোর নাম হল কোরআনুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব আগমন করেছে। নূর মানে আলো, নূর মানে কি? ও আমার ভাইয়েরা, এই কোরআনের এক নাম হল নূর, আলো। এই আলো কেন নাযিল করেন? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার প্রতি আমি কোরআন নাযিল করেছি। কেন কোরআন নাযিল করলাম? তাবিজ দেখার জন্য, ভূত ছাড়াবার জন্য, জিন ছাড়াবার জন্য? না, এই জন্য সৃষ্টি করে নাই। অনেকে যেটা হুজুর তাবিজ তো লেখি আমরা কোরআন দিয়ে, ওই বেটা মিথ্যা কথা কেন বলো? কোরআনে কি নকশা আছে নাকি? এই সুরায় ফাতিহার নকশা, বিসমিল্লাহ কাছে 786 হইয়া, এরপরে বাকারার নকশা, এসিনের নকশা, তো নামাজ দাঁড়ায় নকশা বলেন নামাজ হবে? এই যে নকশা লেখা আছে 530, 132, 1030, তো নামাজ দাঁড়াই বলেন 786 নামাজ হবে? এরপরে কুফুরি কালাম দিয়ে তাবিজ দেখে, সুরা কুলহল্লাকে উল্টাইয়া পাল্টাইয়া লেখে। এরপরে এই তাবিজ দেখার জন্য মানুষ মনে করলো কোরআন তাবিজ দেখার জন্য, আর একদল মনে করলো মানুষ কোরআন নাজিল হয়েছে মিলাদ খাওয়ার জন্য। মরলে পরে খতম পড়ায় না? ও আমার ভাইয়েরা, মানুষ মরলে পরে তিন দিন পরে এক খতম, 40 হাজার আর এক খতম, মৃত্যু বার্ষিকী আর এক খতম। তাফসিরে মারিফুল কোরআন একেবারে ফাউন্ডেশন থেকে বাংলায় করেছে 7 খণ্ড 8 খণ্ড জন্য। এরপরে মদিনা শরীফ থেকে ওইটাকে সংক্ষেপ করে এক খণ্ড তৈরি করেছে। ওই কিতাবের সুরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসিরটা খুলে দেখো, পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির সালে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে, খতমে কোরআন, দোয়া, কালাম, ওজিফা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। ও আমার ভাইয়েরা, আমি বলি এজন্য একটা নাপিত খুশি হয় যখন শুনে তার এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে, কারণ শিশুর মাথা কামাইলে অনেক টাকা পাওয়া যায়, 500 টাকা নোট পাওয়া যায়। আর ওই যে দাওয়াত খর যারা মুর্দার খাওয়ার অভ্যাস, ওরা খুশি হয় যখন শুনে একটা লোক মরে গেছে, কারণ এই তো খতমের দাওয়াত আসবে। এরপরে 3 দিনে খতম, 40 খতম, মৃত্যু বার্ষিকীর খতম আসবে, সম্পূর্ণ পয়সার বিনিময়ে। এই খতম পড়ানো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। ফতোয়ার কিতাবে লেখা আছে, ও কোদ রসমিল মুক্তিতে লেখা আছে, ফতোয়ার স্বামীতে লেখা আছে, কোরআনের তাফসিরে লেখা আছে। ও আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই 3 দিনে খতম, 40 খতম আল্লাহর নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহর নবীর জীবদ্দশায় নিজের ফাতেমা ছাড়া সব সন্তানগুলো মরে গেল, ছেলেগুলো মারা গেল, মেয়েগুলো মারা গেল, নবী কি নিজেদের সন্তানদের জন্য এরকম খতমের ব্যবস্থা করেছিলেন? হাদিসে আছে কোথাও? নবীর সন্তানদের জন্য নবী করেন নাই, নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম নবীর জন্য করেন নাই। এইগুলো হিন্দুদের থেকে এসেছে, হিন্দুরা 40 করে, শ্রাদ্ধ করে, কারণ ওদের আকীদা 40 দিন পর্যন্ত রুহু নাকি ঘোরাফেরা করে, এই জন্য রুহুকে বিদায় দেওয়ার জন্য শ্রাদ্ধ করে তারপরে বিদায় দেয়। মুসলমানদের মধ্যে তাই ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আমি কোরআনকে এজন্য নাযিল করি নাই, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি কিতাব নাযিল করেছি, লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে এই কিতাবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য। অন্ধকার কি জিনিস? অন্ধকার হলো এই সভ্যতার যুগে, শিক্ষিত লোকদের যুগে মেয়ে লোকদেরকে ধর্ষণ করা, এসিড মারা, আর মেয়েরা ধর্ষিতা হয়ে লজ্জায় কারো কাছে বিচার পায় না, থানায় গেলে আবার তাকে লজ্জিত হতে হয়, খুঁটে খুঁটে পুলিশরা জিজ্ঞেস করে আর মজা পায়। সাংবাদিকদের কাছে একই অবস্থা, শেষ পর্যন্ত সমাজে তার একই অবস্থা। এরপরে মেয়েরা আর কোন উপায় না দেখে গাছের সঙ্গে রশিটা নিয়ে অথবা ওড়না পেঁচিয়ে জীবনের তরে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার রাস্তা বেছে নেয়। এটার নাম অন্ধকার। জীবন্ত একটা মেয়ের চেহারায় অ্যাসিড মারা অন্ধকার, পালাক্রমে ধর্ষণ করা অন্ধকার, মা বাবার সামনে মা বাবাকে গাছের সঙ্গে বেঁধে রেখে, ভাইদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখে, এরপরে বোনকে চিন্তাই করে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, এর নাম কি? এই অন্ধকার থেকে বাঁচার জন্য কোরআন আইন দিয়েছে অন্ধকার, চুরি ডাকাতি সবগুলো ব্যাপারে বিধান আছে। আমি যদি বলতে যাই একেবারে কয়েক রাত্র লাগবে, ইঙ্গিত দিয়ে যাচ্ছি খালি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ওরা যেন নিজের উপরে পর্দা ঝুলিয়ে নাই, হিজাব করে নাই। এই পর্দা যদি করে জালিকা আদনা আইয়ু রাফনা ফালা ইউজাইনা, তাহলে ওদেরকে আর কেউ উত্তপ্ত করতে পারবে না, ওদের চেহারায় কেউ অ্যাসিড মারতেও যাবে না। আইন দিয়েছেন কে? আমার জাতি আদালত থেকে বলল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, পর্দার বিধানকে বাতিল করেছে কিনা? ও আমার মুসলিমের এবারে ভূমিকা শেষ করে মূল আলোচনা ঢুকেছি। এই জন্য আগে বলেছি মুসলিম কাকে বলে, এখন বলুন, যারা আল্লাহর আইনকে বাতিল করলো, পর্দার বিধান দিয়েছেন কে? যারা আল্লাহর আইনকে বাতিল করলো আদালত থেকে, তারা কি মুসলিম আছে? যে নামাজ পড়ে, নামাজ পড়লেও না, আমি আয়াত নিয়ে আসতেছি, এক এক করে দেখুন কয়টা বাতিল করেছে শয়তান, আল্লাহর হুকুম কয়টা অমান্য করেছিল, আসতেছি আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধান দিলেন, আল্লাহ তাআলা বললেন এই পর্দার হুকুম যদি মেনে চলো তাহলে তোমাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আমার জাতি সেই আইনকে বাতিল করলো। অমুসলমান, পর্দার হুকুম কেন আসলো একটু চিন্তা করে দেখো, আল্লাহর আইনকে বুঝার চেষ্টা করো। এই যে বাতিগুলো জ্বলছে কয়টা তার আছে? কয়টা তার আছে? এই দুইটা তার আছে দেখেন, একটা কালো তার একটা লাল পর্দা জড়ানো, কেন পর্দায় জড়ানো? এই দুইটা তার ছাড়া বাতিটা জ্বলবে না, কিন্তু দুইটা তার কিন্তু পর্দা দিয়ে জড়ানো আছে, ঠিক কিনা? এই পর্দা জড়ানো থাকতে হবে, এরপরে নির্দিষ্ট নিয়মে মিলতে হবে, তারপরে আলো জ্বলবে। এখন যদি কেউ বলে না এই তারগুলোকে পর্দা দিয়ে জড়ান যাবে না, মাঝখানে পর্দা তুলে দাও, দুইটা তার একাত্র করে দাও, তাহলে কি বাতি জ্বলবে না, প্যান্ডেল আগুন লাগবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়ে লোকরা হল পুরুষের জন্য পোশাক, পুরুষরা মেয়ে লোকের জন্য পোশাক, একজন ছাড়া আরেকজন চলতে পারে না। কিন্তু জেনে রাখো, এই দুজনকে মিলতে হলে আগে পর্দা থাকতে হবে, এরপরে বিয়ে করতে হবে, এরপরে মিলতে হবে, তাহলে আলোকিত মানুষ তৈরি হবে। কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও যুবকেরা, তোমরা বিয়ে করো, যদি একটা বা প্রয়োজন একটা বিয়ে করো, একটা না হলে দুইটা করো, দুইটা না হলে তিনটা করো, তিনটা না হলে চারটা পর্যন্ত বিয়ে করতে পারো, বিয়ে ছাড়া ওদের সঙ্গে মিলতে যাইবা না, ইফতিজিং করতে যাইবা না। ও আমার ভাইয়েরা, হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। চক্ষুকে নিয়ন্ত্রণ করো, চক্ষু নিচু রাখো। অনেকে মস্তা জিগায় হুজুর বিয়ের আগে প্রেম করা যায় কিনা, ও ভাইরা এটা খুব সাবধান থাকবেন, বিয়ের আগে যারা প্রেম প্রীত করতে যাবো চরিত্র খারাপ। চরিত্র কি? ওর কাছে মেয়ে বিয়ে দেবেন না, কারণ ও আপনার মেয়ের দিকে তাকাইলো কি জন্য? নিশ্চয় ওর চক্ষু খারাপ, এই জন্য তাকিয়েছে, আজকে ওর ওটা ভালো লেগেছে, ওকে ভালোবেসেছে, কালকে এটা যখন বুড়ি হয়ে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, একবার আর একটার দিকে নজর দিবে, তখন তোমার মেয়েকে পিটাইবে ভাগাবার জন্য, যৌতুক চাইবে, এটাই হচ্ছে। এই জন্য কোরআন বলছে, আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ দিয়েছেন, ও নির্দেশকে মানে নাই। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন, ওরা যেন ওদের চক্ষুকে সংযত করে নিচু রাখে, ওয়াহাফাযু ফুরুজাহুম, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বললেন চক্ষুকে নিচু রাখতে, আর এরা পবিত্র প্রেম, নাউজুবিল্লাহ। প্রেম আবার কি? এমনে খায় মদ, আবার খায় বিসমিল্লাহ বলে। ও আমার ভাইয়েরা, এরপরে প্রথম পুরুষদেরকে বললেন, এরপরে মেয়েদেরকে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়ায়াফাজনা ফুরুজাহুন্না, হে নবী আপনি মুমিন মেয়েদেরকেও বলুন তারা যেন নিজের চক্ষুকে নিচু রাখে এবং ওরা যেন ওদের লজ্জাস্থানকে হেফাজত করে। হুকুম দিয়েছেন কে? ও আমার মা বোনেরা, কেন পর্দার হুকুম দিলেন? এই পর্দা যদি করতে পারো, ছেলেরা তোমাদের যখন যৌবন আসে আল্লাহ তাআলা যৌবন সৃষ্টি করে দেন, যৌবনের জ্বালায় যখন সে তোমাদেরকে হাতের নাগালে পাবে না, তখন টাকা পয়সা দিয়া বিয়ে করতে বাধ্য, ঠিক কিনা? একটা লোকের পিপাসা লাগছে, ছটফট করে পানির পিপাসায় কাতর হয়ে গেছে, কোথাও পানি পাচ্ছে না, শেষ পর্যন্ত বাজারে গিয়ে দেখলো একজন ডাব বিক্রি করে, একটা দামের ডাবের দাম কত? 50 টাকা। তাড়াতাড়ি দাও, পিপাসায় ছটফট করে ডাব কিনে সে খাইল। এরপরে কিছু দূর গিয়ে দেখে আরেকজন লোক ডাব নিয়ে বসে আছে, ওর ডাব কেউ কিনে না, ডাবলায় প্রায় 22 সন্ধ্যা হয়ে গেছে, ফেরত নিতে গেলে রিক্সা ভাড়া দেওয়া লাগবে, তার চেয়ে বিনা পয়সায় ফ্রি ডাব খেয়ে নাও তোমরা, জোর করে দুইটা আরো খাইল। এরপরে কিছু দূর গিয়ে দেখে আরেকজন ডাবওয়ালা ডাব নিয়ে বসে আছে, ওর ডাব বিক্রি হয় নাই, ভাই চলে আসো ডাব ফ্রি খাও, আর এক একটা ডাবের সঙ্গে 5 টাকা করে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। কেন পুরস্কার দিবা? কয়ে ডাব বিক্রি করতে পারি নাই, ফেরত নিতে গেলে অনেক টাকা খরচা হবে, তার চেয়ে 5 টাকা দিলে আমার খরচা কম হবে। ও আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের যৌবন দান করেছেন, আকর্ষণ সৃষ্টি করেছেন, এবং যৌবনের সময় ছেলেদের চেহারাও ফুলে ওঠে, সুন্দর লাবণ্যতা আসে, স্বাস্থ্যটা ভালো হয়, মেয়েদের চেহারা লাবণ্যতা আসে, ওই সময় আকর্ষণ সৃষ্টি হবে, কিন্তু পর্দার কারণে কেউ কারো ধরে যেতে পারবে না, তখন ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ বললেন ওদেরকে মোহর দিয়ে তারপরে বিয়া করো। কিন্তু যখন পর্দা খুলে দিল, এবারে পর্দা খুলে দেওয়ার পরে ফ্রি পাইল, ফ্রি খাইয়া পেট ভরলো, পিপাসা নিবারণ হয়ে গেল, এখন যখন চেহারা ময়লা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, চেহারায় কালো পোকা ধরে গেছে, গাল ভেঙে গেছে, এখন বিয়ে করতে চায় না, এখন ওই মেয়ের বাপে বলে, হুজুর একটু তাবিজ দেন, মেয়েটার বর কে যেন বানছে। আরে বেটা, বর তুই নিজে বানছো, বর কে আরেকজন বানছে নাকি? তুই যখন মেয়ের বয়স ছিল বিয়ে করার, তখন বিয়ে দাও নাই, তখন ইফতিজিং করার সুযোগ দিয়েছ, এখন বর বানলো, কেউ বর বানদে নাই। ও আমার ভাইয়েরা, একটা লোক নতুন বাড়ি করেছে, নতুন মাটি, কলা গাছ লাগিয়েছে, সাগর কলা, খুব মোটা মোটা সুন্দর সুন্দর কলা হয়েছে, চিন্তা করল এই মধ্য কারখানা, এই লোকেরা বাউফলের এই লোকেরা এই কলা এত পয়সা দিয়ে খাবে না, নিয়ে গেল বরিশাল শহরে লঞ্চ ঘাটে, আর চিন্তা করলো মানুষের খাইতে যাতে কষ্ট না হয় এই জন্য ছোলাটা উপর থেকে ফালাইয়া দেই। এবারে কলা বিক্রি করার জন্য বসে গেল, ওর আশপাশের যত ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেছে, ওর নতুন বাড়ির বড় কলা কেউ ধারে কাছে আসছে না। লোকটা দেখলো এক এক করে লঞ্চ গুলো সব চলে যাচ্ছে, ও ভাইরা তোমাদের কি হলো? আমার নতুন বাড়ির নতুন কলা, মিষ্টি কলা, বড় কলা কেন তোমরা খরিদ করছো না? লোকেরা বলল, দেখো তোমার কলায় ছোলা নাই, আমরা এই জন্য ওই কলা খরিদ করছি না। কই কেন? ছোলা তো আমি তোমাদের সুবিধার জন্য ফেলে দিয়েছি, তোমাদের খাইতে কষ্ট না হয়, ছুলতে কষ্ট না হয়। লোকেরা বলল, দেখো ওই তোমার কলার উপরে ছোলা না থাকার কারণে ওই কলায় মশা পড়েছে, মাছি বসেছে, ধুলাবালু ছড়িয়েছে, রোগ জীবাণু পড়েছে, ওই কলা যদি আমরা খাই পেট খারাপ হয়ে যাবে, কাজে তোমার কলা আমরা বিনা পয়সা দিলেও খাইতে রাজি না, তবে একটা শর্তে খাইতে পারি, কলা ফ্রি খাওয়াইবা, আর ওই কলা খাইলে যেহেতু পেট খারাপ হওয়ার আশঙ্কা আছে, এই জন্য প্রত্যেক কলার সঙ্গে ঔষধের টাকার জন্য 10 টাকা করে দিতে হবে, তাহলে খাইতে পারি। ও আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে বলেছেন, পর্দা করো, পর্দা যদি তুমি করতে পারো, তোমাকে ছেলেরা টাকা দিয়ে পয়সা দিয়ে বিয়ে করবে, এর জ্বলন্ত প্রমাণ সৌদি আরবে। সৌদি আরবে দেখেছি স্কুলের মেয়েরা পর্যন্ত কালো বোরকা দিয়ে পুরো শরীর ঢেকে রাখে, যার কারণে ওইখানে হাজার হাজার যুবক আছে। সৌদি আরব আমাদের চেয়ে দেশ গরিব না ধনী? কিন্তু তারপরে আমি দেখি আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখনো বিয়ে করতে পারে নাই, সৌদি সরকার সাহায্য করে তারপর অনেক সময় গণবিবাহ পড়ায়, কারণ ওই দেশে একটা মেয়ে বিয়ে করতে হলে কমপক্ষে 1 লক্ষ রিয়াল থেকে 50 লক্ষ রিয়াল পর্যন্ত দিয়া বিয়ে করতে হয়। বলুন সুবহানাল্লাহ, 1 লক্ষ রিয়াল মানে প্রায় ১৯ লক্ষ টাকা। এত টাকাও জোগাড় করতে পারে না, আর বিয়ে করতেও পারে না, কারণ ওই দেশের মেয়েরা পর্দা করে, আর আমার দেশের মেয়েরা যখন পর্দা থেকে বের হয়ে গেল এখন ওদেরকে কেউ বিয়ে করে না, ওরা মিছিল করে বিনা যৌতুকে বিনা যৌতুকে বিয়ে করো বিয়ে করো, নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো, কত আইন করলো মিছিল করলো, এমনকি প্রধানমন্ত্রী নারী, বিরোধী নেত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, সব নারী। এরপরও আজকের পত্রিকায় দেখেছি একটা মেয়েকে ধর্ষণ করেছে, আত্মহত্যা করেছে। প্রতিদিন পত্রিকা খুললে দেখা যায় কোন না কোন মেয়ে আত্মহত্যা করছে, কারো পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, ঠিক কিনা? কারণ ওই মেয়েরা যখন শ্যাম্পু দিয়ে চুলটাকে ফুলায়, এরপরে হাই হিলের জুতা পরে, এরপরে ফরিং এর মতো একটা কি করে সামনে দরজা পিছের দরজা খুলে দেয়, এরপরে রাস্তায় ঘোড়ার মতো হাঁটে, আর রাস্তার দুই পাশের ছেলেরা দেখে, ওদের মধ্যে যৌবনের তাড়না সৃষ্টি হয়ে যায়, শেষ পর্যন্ত এদেরকে টিজিং করে, এদেরকে উত্তপ্ত করে। ও আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দার হুকুম দিয়েছিলেন, এই পর্দার হুকুম যেই জাতি যেই সমাজ পালন করবে সেই সমাজে টিজিং থাকবে না, নারী নির্যাতন থাকবে না, নারীদের উত্তপ্ত করতে কেউ পারবে না, অ্যাসিড মারতেও পারবে না। হুকুম দিয়েছিলেন কে? এই হুকুমটাকে বাতিল করে ফেলেছে। শুধু এ পর্যন্তই নয়, এবারে আসুন এক একটার দিকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। ও আমার ভাইয়েরা, সুদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পরিষ্কার বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করে দিয়েছেন। সুদ সম্পর্কে কোরআনে অনেক আলোচনা আছে, বিশেষ করে সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াত থেকে শুরু করে ২৭৯ নম্বর আয়াত পর্যন্ত এই সুদ সম্পর্কে আলোচনা করেছেন। আমি লাস্টের আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো বর্জন করো, ইনকুংতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, যখন তুমি জানতে পারলে সুদ হারাম, বুঝতে পেরেছো সুদ হারাম, আগেরগুলো মাফ করে দিবে আল্লাহ তাআলা, আগে না জেনে করেছো না বুঝে করেছো আল্লাহ ক্ষমা করে দিবেন, ফান্তাহু ফালাহা ফালাহু মা সালাফ, না জেনে আগে যা করেছ আল্লাহ মাফ করবেন, কিন্তু যখন জানতে পেরেছ আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন, এরপরেও যদি সুদ বর্জন না করো, ফাইল্লাম তাফালু, যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? নামাজ কবুল হবে আর সুদ খাইলে? দোয়া কবুল হবে? এদি খ্রিস্টানরাও কোরআন পড়ে, কোরআন গবেষণা করে, ওরা কোরআন শরীফ গবেষণা করে দেখল, এই কোরআনে বলা আছে কোন জাতি যদি সুদে লিপ্ত হয় তাহলে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত, ওরা দোয়া করলে দোয়া কবুল হবে না। সেই জন্য ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকাবার জন্য হাজার হাজার খ্রিস্টান মিশনারি এবং এনজিওদেরকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? এরপরে এই এনজিও গুলো আবার এক গুলিতে দুই শিকার করছে। ওরা লক্ষ্য করল বাংলাদেশের মানুষ হতে পারে গরিব, কিন্তু মেয়ে লোকেরা ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কথা বলতে শিখে, বাচ্চা কোলে নিয়ে আমাদের দেশের মা বোনরা প্রথমে বাচ্চাকে শিখায় আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? বাচ্চাকে শিখায় লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা ওরা বরদাস্ত করতে পারে নাই। এই জন্য এই মুসলিম জাতির মাকে নষ্ট করার জন্য, মা বোনদেরকে ধ্বংস করার জন্য ওরা চিন্তা করল, মানুষেরা গাভীর ফার্ম করে নাকি বলদের ফার্ম করে? গাভীর ফার্ম করে, কি জন্য? গাভীতে বাচ্চা দেয়, দুধ হয়। মানুষ মুরগির ফার্ম করে না মুরগার ফার্ম করে? মুরগির ফার্ম করে, কারণ মুরগিতে ডিম হয় বাচ্চা হয়। ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টান জগৎ লক্ষ্য করল, এই জাতিকে ধ্বংস করতে হলে মেয়ে লোকের ফার্ম করতে হবে, এই ফার্মের নামটা হল মেয়ে লোকের সমিতি, দেরাকের সমিতি, গ্রা আশা আশার সমিতি, গ্রামীণ ব্যাংকের সমিতি, যত রকম এনজিও খ্রিস্টান মিশনারিগুলো আছে, ওরা যে সুদে টাকা দেয় কাদের মাধ্যমে? মহিলাদের মাধ্যমে। কারণ কি? ওরা মহিলাদেরকে বেছে নিল কি জন্য? কারণ মেয়েরা হচ্ছে মানুষ তৈরির কারখানা, মেয়েরা বাচ্চা লালন পালন করে, পরিবারকে নিয়ন্ত্রণ করে। ওই মহিলাদেরকে যদি নষ্ট করা যায় একটা পরিবারকে ধ্বংস করা যাবে, ঠিক কিনা? সেই জন্য মেয়ে লোকদের মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে সুদ পৌঁছে দেওয়ার জন্য ওরা এই চক্রান্ত করেছে। এরপরে যখন সারা দেশে গ্রাম বাংলায় পর্যন্ত সুদ পৌঁছাইতে পারল, তখন আবার এই শয়তানগুলো ওদের দালালদেরকে ডেকে একটা বড় পুরস্কার দিল। সেই পুরস্কারের নাম কি? ডক্টর ইউনুসের নোবেল পুরস্কার। এটা কোনো শান্তি পুরস্কার না, বরং বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে এবং নারীদেরকে বিপর্দা করে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়ে যে অশান্তি সৃষ্টি করেছে, সেই অশান্তি সৃষ্টির জন্য শয়তানদের যে বড় পুরস্কার, তার নাম হচ্ছে নোবেল শান্তি পুরস্কার, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টা গুনাহ আছে, ওর মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ হল নিজের আপন মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনায় লিপ্ত হওয়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমনি ভাবে মদ ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো শয়তানের কাজ। কার কাজ? লটারি বলতে ওই ভাগ্য নির্ণয় করার বিশেষ লটারি, সব লটারি না। আবার মক্কায় ওই জাতীয় লটারি ছিল, ওরা ভাগ্য নির্ণয় করত, লেখা থাকতো এটা শুভ এটা অশুভ। কোন কাজে যাওয়ার আগে ওই স্থির বাড়ি করত, শুভ লেখা উঠলে কাজটা করত, অশুভ হলে কাজটা করত না। এই জাতীয় লটারি আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ, জুয়া আর মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ বললেন, মদ শয়তানের কাজ, তোমরা বিরত থাকো। মদ হারাম করেছেন কে? আর আমাদের দেশে নিয়ম হল, যদি মদের লাইসেন্স থাকে তাহলে হারাম না, সরকারি খাতায় কিনা, সরকারের খাতায় হারাম না, হালাল মানে বৈধ। লাইসেন্স থাকলে কোন পুলিশ ধরবে না। এই জন্য সরকারি লাইসেন্স ওয়ালা মদের দোকান আছে, ফাইভ স্টারে হালাল বৈধ, সরকারি মদের কারখানা আছে। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? এই আল্লাহর হারামকৃত বস্তুকে যদি কেউ লাইসেন্স দিয়ে বৈধতা দেয়, সেই ব্যক্তি মুসলিম হয়ে গেছে না কাফের হয়ে গেছে? এই জন্য আমি মুসলিম আগে বুঝাই দিয়েছি, মুসলিম কাকে বলে, ইসলাম কাকে বলে, যাতে আপনার আবার কোন বিরক্তির মধ্যে না পড়েন, বিভ্রান্তির মধ্যে না পড়েন। মুসলিম মানেই হল যে আল্লাহর হুকুমকে মেনে নেয়, আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে, আর যারা আল্লাহর হুকুমকে পরিবর্তন করে, বাতিল করে, তারা মুসলিম হতে পারে না, ঠিক কিনা? ও আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে মূর্তি হারাম করেছেন কে? আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু, মূর্তি পূজা করা জায়েজ না, হারাম। আমরা তো মূর্তি পূজা করি না, কি করেন? ওই যে শহীদ মিনারের মূর্তি, এই যে কলা গাছ দিয়ে এখন বাচ্চারাও মূর্তি তৈরি করে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, ভাস্কর্যের মূর্তি, স্মৃতির মূর্তি, চেতনার মূর্তি, কত রকম মূর্তি, এখন বিশাল বিশাল আকারের মূর্তি, মসজিদের শহরকে মূর্তির শহর বানানো হচ্ছে। এইরকম মূর্তি তৈরি করে এরপরে বিশেষ দিনে খালি পায়ে হাঁটতে হয়, নগ্ন পায়ে হাঁটে, নিজেরাও সেরেক করে। প্রাইমারি স্কুলের মাস্টার, ও ভাই তুমি যতই নামাজ পড়ার যা করো, তুমি যখন ওই কচি কচি বাচ্চাদেরকে বিশেষ দিনে তুমি রাস্তায় লাইন ধরে নগ্ন পায়ে মূর্তির কাছে নিয়ে গেলা, নীরবে দাঁড়া করাইলা, এরপরে ফুলের তোড়া দেওয়াইলা, এক মিনিট নীরবে দাঁড়াই রইলা, শিরিক করলা, তুমি যত নামাজ পড়ো তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে, কারণ তুমি পরিষ্কার নিজেও শিরিক করেছ এবং মাসুম বাচ্চাদেরকে দিয়েও তুমি শিরিক কাজ করেছ, ঠিক কিনা? এই শিরিকের কাজ চলা হচ্ছে রাষ্ট্রভাবে। ও আমার ভাইয়েরা, এমনি করে বলতে গেলে অনেক সময় লাগবে, চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানব জাতিকে সম্পদ হেফাজতের জন্য, সম্পদ যাতে কেউ চুরি না করে, অন্যায়ভাবে দখল না করে, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরদার ভাবে বলেছেন, কোরআনে উল্লেখ আছে, আল্লাহর নবী হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি কারো জমিন অন্যায়ভাবে আইল ছেড়ে হোক বা জবরদখল করে হোক, কারো জমি যদি এক বিঘাত পরিমাণও দখল করে তো বেকালাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিনা, সাত তবক জমিন কিয়ামতের মাঠে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। মানুষরা বুঝবে এই হাওলাদার সাহেব অমুকের জমি জোর করে দখল করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত সুন্দর করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, এর পরেও যদি কেউ চুরি করে আল্লাহ তাআলা হুকুম দিলেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি চুরি করে তাহলে ওদের হাত কেটে ফেলো, আইনটা দিয়েছেন কে? এই আইন যদি বাস্তবায়ন করা হয় এই গ্রামে একবার যদি এরকম জনসমাকে একটা চোরের হাত কাটা হয় আর চোরেরা জানে এই হাত কাটার বিধান কেউ বাতিল করতে পারবে না তাহলে দেশে আর চুরি থাকবে? আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা আছে কারো? আমার দেশে আছে দেখবেন। যদি খুনের মামলার আসামি ফাঁসির হুকুম হয়ে গেছে লাস্টে কি হয়, প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার অনুমতি থাকে, প্রেসিডেন্ট যদি ক্ষমা করে দেয় তাহলে কি হয়ে যায়? ও আমার ভাইয়েরা আল্লাহর বিধান পরিষ্কার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন চোরের জন্য হাত কাটার বিধান দিয়েছেন। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটল, চুরিটা করল আরবের একটা সম্ভ্রান্ত মহিলা কুরাইশ বংশের মহিলা, কুরাইশের একটা শাখার নাম হল বনু মাখজুম, এই বনু মাখজুমের একটা মহিলা চুরি করল, আরবের লোকেরা চিন্তায় পড়ে গেল এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে কিন্তু কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কি করে বিকল্প বিচার করা যায় সেই জন্য আল্লাহর নবীর কাছে বিষয়টা উপস্থাপন করা দরকার। কে বলবে আল্লাহর নবীর কাছে? সেই জন্য আল্লাহর নবীর একটা পালক পুত্র ছিল জায়েদ, ওই জায়েদের পুত্র ছিল উসামা, নবীর খুব আদরের পুত্র নাতি, খুব আদরের নাতি, হেব্বু রাসূলিল্লাহর উপাধি, সবাই তাকে ধরল তুমি একটু নবীর কাছে গিয়ে বিষয়টা উপস্থাপন করবে। আল্লাহর নবীর এই পালক নাতি নবীর কানে কানে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা চুরির বিচার আসবে, মক্কার সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশের একটা শাখা বনু মাখজুম ওই ইমরাতুন মাখজুমিয়া চুরি করেছে, ওর যদি হাত কাটা যায় তাহলে কিন্তু কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার বংশ তো কুরাইশ বংশ, বদনামের ভাগিদার তো আপনিও পড়ে যান, আপনি হয়ে যাবেন। তাছাড়া ওই যে মহিলা চুরি করেছে ওই মহিলার নামটাও আপনার ছোট মেয়ে মা ফাতেমার নামে, নাম নামটা ছিল কি? এত চাটনি দিয়ে সুন্দর করে বুঝাইল, এরপরে হলো কি? আল্লাহর নবী শোনা মাত্র চেহারা লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ইয়া উসামা, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি আল্লাহর বিধান পরিবর্তন করার জন্য সুপারিশ করছো? জেনে রাখো আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, এই চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? আল্লাহর আইনকে পরিবর্তন করা বাতিল করার ক্ষমতা নেই কারো। আগের যুগের লোকেরা ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার কারণে। আমার উম্মতরা শুনো, আল্লাহর বিধান পরিবর্তন করার সুযোগ কারো নাই। আমার আজকে তোমরা বলছো কুরাইশ বংশের মেয়ে ফাতেমা, জেনে রাখো কুরাইশ বংশের মেয়ে ফাতেমা কেন? আল্লাহি ইন্না ফাতেমা তাবিনতি মুহাম্মাদিন সারাকাত, আল্লাহর নবী মুহাম্মাদের মেয়েও যদি চুরি করত মা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহর আইন কায়েম করার জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমি আমার মেয়ের হাত পর্যন্ত কেটে ফেলতাম, কেউ তা রক্ষা করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো হইল না তো সংসদে চলো, সংসদে চলো, ঘরে ঘরে কেমনি দাঁড়াইবেন? সংসদে না চললে আল কোরআন সারা বাংলাদেশে দাঁড়াতে পারবেন না। এই জন্য আগে চিন্তা পরিবর্তন করতে হবে, মুসলমান কিসের মুসলমান? ও আমার ভাইয়েরা, এই জন্য পরিষ্কার বলেছি আল্লাহর বিধান পরিবর্তন করলে এখান থেকেও এরকম লাস্টে এখন হইল কি, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টনের আইন দিয়েছেন কে? আল্লাহ। সূরায়ে নিসার ১১ নম্বর আয়াতে আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাজ্জিল উনসাইয়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন, ওসিয়াত করছেন, তোমাদের সন্তানদের ব্যাপারে সম্পত্তি কেমনে বন্টন হবে, এই সম্পত্তি বন্টনের বিষয়টা আল্লাহ তাআলা নবীর দায়িত্ব দেন নাই, কোন মুফতি সাহেবের দায়িত্ব দেন নাই, আল্লাহ স্বয়ং নিজে সম্পত্তি বন্টন করে দিয়েছেন। আল্লাহ বলছেন, লিযাকারি মিছলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? এটা বাতিল করেছে না? নারী নীতিমালা তৈরি করে, আল্লাহর নীতি পরিবর্তন করে, নিজেরা মন গড়া নীতি তৈরি করেছে। ও আমার ভাইয়েরা, যারা আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সেই আইন মানতে জনগণকে বাধ্য করে, তারা মুসলিম না কুফফার? এবারে বুঝতে পারবেন ওয়াজ, মুসলিম কাকে বলে? ও আমার ভাইয়েরা, আমার দেশের মানুষেরা মনে করে যে মক্কার কুফফাররা আল্লাহকে বিশ্বাস করত না, এটা ভুল কথা। মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত। আমাদের নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। তাহলে বোঝা গেল মক্কার লোকেরা আল্লাহকে আগেও চিন্ত মানত। কোরআনে পরিষ্কার আয়াত আছে, ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, সূরায়ে যুখরুফের ৮৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহের আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আপনি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা কে, এরকম মক্কার কুফফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করেছেন, বলেছেন, ওয়ালা ইনসাল তাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ, হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, কে চন্দ্র সূর্য তোমাদের জন্য নিয়ন্ত্রণ করেন, তোরা বলবে সবকিছু করে কে? এরকম আয়াত অনেকগুলো আছে, ওয়ালা ইনসাল তাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ, হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ওই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার মতো যোগ্যতা দান করেন কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে সব করে কে? তাহলে বোঝা গেল আল্লাহকে ওরাও মানত। গন্ডগোলটা কোন জায়গায়? শয়তান আল্লাহ মানে না? ও আমার ভাইয়েরা, শয়তান বেহেশতের ছিল, বেহেশতের থেকে যখন বহিষ্কার হল তখনও শয়তান প্রার্থনা করেছে কার কাছে? কোরআনে স্পষ্ট আছে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব, তুমি আমাকে যখন জান্নাত থেকে বহিষ্কার করেছো, আমার একটু দাবি আছে, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। শয়তানে প্রার্থনা করছে কার কাছে? আমাদের দেশের মানুষেরা বিপদে পড়লে যায় মাজারে, তার চেয়ে শয়তান ভালো, কারণ শয়তান মাজারে জানায় গেছে কার কাছে? তাহলে বুঝে গেল শয়তানও আল্লাহ বিশ্বাস করে। গন্ডগোলটা কোন জায়গায় ভালো করে শোনো, বুঝার চেষ্টা করো। আল্লাহকে বিশ্বাস করলেই চলবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম, যারা বলে আমরা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, সব করি। আল্লাহ বলেন, এর পরেও মা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। ওরা মুনাফিক, ওরা কি? কেন মুনাফিক? কারণ হচ্ছে খালি আল্লাহ আছেন এই কথা মানলেই চলবে না, পরকাল আছে মানলেই চলবে না। আল্লাহ এক, আল্লাহর বিধান চলবে, এক আল্লাহর হুকুম চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা মানে বর্জন, লা ইলাহা কোন ইলাহা নাই, কারো হুকুম চলবে না, কারো ক্ষমতা চলবে না, সমস্ত ক্ষমতার মালিক কে? আমার দেশের সংবিধানের ৭ এক নম্বর ধারায় লেখা আছে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? পরিষ্কার লেখা আছে ৭ এক সংবিধান, তাহলে ঘরে গিয়ে দেখে দেবেন, আমার ভাইরা লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, আর আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? এটার ব্যাখ্যা আছে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ওই মুসলিমদেরকে জানিয়ে দিন যারা দাবি করে মুসলিম, ওরা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু আল্লাহর হুকুম মসজিদে মানে, আদালতে মানে না, ব্যাংকে মানে না, সংসদে মানে না, ওদেরকে জানিয়ে ওরা লেখছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই লোকদেরকে জানিয়ে দিন কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতার মালিককে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা করো ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা করো ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা জিল্লাত দান করো, অপমান করো, বেইজ্জত করো, সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর তুমি বিশ্বাস করো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, শিরিক করলো কিনা? লা ইলাহা বলে কারো ক্ষমতা মানি না, কারো আইন মানি না, ক্ষমতা চলবে কার? আইন চলবে কার? কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার, আল্লাহর জমিনে বসে আল্লাহর হুকুম যদি অমান্য করে সে মুসলিম থাকবে? আদম আলাইহিস সালাম আর শয়তানের মধ্যে পার্থক্য ছিল কি ভালো করে বুঝো, আল্লাহ তারা আদমকেও একটা হুকুম দিয়েছিলেন, আদম রক্ষা করতে পারে নাই, ইবলিসকেও হুকুম দিয়েছিলেন, ইবলিস রক্ষা করতে পারে নাই, এই ব্যাপারে সমান কিনা? তো পার্থক্য কোন জায়গায় শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাতে সৃষ্টি করলেন, হাওয়াকেও তৈরি করলেন জান্নাতে এবার ঘোরাফেরা করো, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেথায় ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাইবা না, যদি যাও তাহলে কিন্তু জালিম হইয়া যাইবা, কাফের হইয়া যাইবা, খবরদার এই কাজটা করবা না। আদম আলাইহিসসালাম সেই ফল খেয়ে বসলেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলো আদম আমি যখন তোমাকে নিষেধ করলাম কেন খাইলা? আদম কোনো কথা বললেন না, সঙ্গে সঙ্গে তওবা করে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাও, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করেছেন কিনা? একদিকে আল্লাহর কাছে আদম ক্ষমা চাইল, মাফ করলেন, এবার আসেন ইবলিস কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও একটা হুকুম দিলেন আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করল না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, ও ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কেন সেজদা করলি না, কেন করলি না? বোঝা গেল সেজদা না করলে কাফের হয় নাই, কেউ নাই, কারণ যদি কাফের হইতো আল্লাহ জিজ্ঞেস করতেন না। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কেন করো নাই, এখনো সুযোগ আছে। ইবলিস যদি বলতো আদমের মতো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি তওবা করলাম আমাকে মাফ করো, আল্লাহ মাফ করতেন কিনা? কিন্তু তা বলে নাই। ইবলিস কামটা করলো কি, এই ইবলিস যুক্তি পেশ করলো, আল্লাহর ভুল ধরলো, ইবলিস বলল আমি তো আদমের চেয়ে ভালো, তার মানে আল্লাহ তোমার হুকুমটা ঠিক হয় নাই, তুমি আমাকে ঠকাইছো, আমার অধিকার হরণ করেছো। কয় না নারীদের অধিকার হরণ করেছে আল্লাহ? ও আমার ভাইয়েরা, ইবলিস বলল না খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, খলাক্তানি মিন নারি ওয়া খলাক্তাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি হল নিম্নে, আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, আর মাটি যদি উপরে ছুঁড়ে মারে তারপর নিচে চলে আসে, কাজী যুক্তির কথা হল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব, এইটা যুক্তিতে মেলে না, সেই জন্য সেজদা করি নাই। বোঝা গেল গেল। এখনো যারা বলে আল্লাহ তাআলা নারীদের অধিকার হরণ করেছেন, পর্দার হুকুম দিয়ে নারী অধিকার হরণ করেছেন, এরকম মেয়েদেরকে অর্ধেক দিয়ে হরণ করেছেন অধিকার, এইরকম পুরুষরা চারটে বিয়ে করতে পারলেও মেয়ে লোকে চারটে বিয়ে করতে পারে না, নারী অধিকার হরণ করেছে, এইরকম যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করলো, বাতিল করলো, আল্লাহ তাআলার হুকুমকে যারা যুক্তি দিয়ে বিচার করে তাদের প্রথম লিডারের নাম কি? শয়তান। যেরকম আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করে আল্লাহর হুকুমকে অমান্য করল, এজন্য কাফের। ঠিক তেমনি ভাবে যারা বর্তমানেও আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনের আইনকে যারা বাতিল করে বিকল্প আইন তৈরি করছে, তারা মুসলিম না কাফের? ওয়াজ বুঝতে ওয়াজ বেশি লম্বা লাগবে না আমার ভাইরা। এই জন্য মুসলিম কাকে বলে, ইসলাম কাকে বলে বুঝতে হবে। নিজের পরিচয়টা আগে জানো, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম, আমাদের আর কোন পরিচয় নেই। আমার দেশে অনেক পরিচয়, তিস্তি, কাদেরি, নকশাবন্দি, মুজাদ্দিদি, আরো কত তরিকা। মুসলমানের তরিকা কয়টা? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে খুব সুন্দর করে বলেছেন, ও আমার উম্মতরা শুনো, বনী ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, ইন্না বনী ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবইনা মিল্লাতান, বনী ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবইনা মিল্লা, আমার উম্মত অচিরে 73 ফেরকায় বিভক্ত হবে। কয় ফেরকা? 73। কুল্লুহুম ফিন্নার, ওরা সব জাহান্নামে হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল জান্নাতে যাবে। কয়টা দল? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? সেই দলটি কি চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুক্তমুক? কয়, এত জন্মই হয় নাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন না, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যেই মতের উপরে আছি, যেই দলের উপরে আছি, যেই পথে আছি, যেই তরিকায় আছি, এই তরিকায় যারা থাকবে তারা নাজাত পাবে, বাকি সব জাহান্নামী হবে। আল্লাহর নবী সেজন্য আরো সুন্দর করে বুঝাইলেন, আমেশকাত শরীফ ওই বড় যে কিতাবটা, মেশকাতের ভারতীয় সমাজেরা, ওর 30 নম্বর পৃষ্ঠার আড়াই নম্বর লাইনে আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খাত্তালানা আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন, এরপরে খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ও খুতুতান আন শিমালিহি, এরপরে ডান দিকে কতটা দাগ দিলেন, বাম দিকে কিছু দাগ দিলেন, এরপরে মাঝখানের দাগে হাত রাখনা বললেন, হা সাবিলুল্লাহ, এই যে মাঝখানের রাস্তা এটা হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? ওয়াহাদিহি সুবুলুন, এই যে আর ডান বামে কতগুলো রাস্তা, সুবুলুল শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখন কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, শয়তান কয় এই তরিকায় ঢুকো, ওই তরিকায় ঢুকো, এইভাবে হাজার তরিকায় ঢুকাইয়া দিয়া আল্লাহর রাস্তার থেকে মুসলিমদেরকে সরাইয়া নেয়, ঠিক কিনা? ও আমার ভাই, সেজন্য মুসলিম তরিকা কয়টা? সরল রেখা কয়টা হয়? একটা। আর বক্ররেখা কয়টা হয়? অনেকগুলো। অঙ্কের সঠিক ফল, একটা অঙ্ক দিল 1000 ছাত্রকে, সঠিক ফল কয়টা হইবে? একটাই হবে। 1000 করুক, 100,000 লোকে করুক, সঠিক ফল যদি হয় তাহলে একটাই হবে, ঠিক কিনা? আর ভুল হইলে যে যেটা করবে সে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তা কয়টা? আর আল্লাহর রাস্তার বাইরে কারো রশি 8টা, কারো রশি 7টা, কারো অমুক তমুক, কত রাস্তা আছে না? ও মুসলমান, আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহর রজ্জু হলো আল কোরআনুল কারীম, যেন বলেন সুবহানাল্লাহ। এমন না যে আল্লাহ একটা রশি ঝুলাই দিয়েছে, পাটের রশি, লঞ্চের রশি, ওইটা সবাই ঝুলে ধরো, এটা বলছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। সে আল্লাহর রশিটার নাম কি? এই রশির নাম কি? আল কোরআন। হাবলুল্লাহিল মাতিন, আল কোরআনুল করিম, আল্লাহর সেই মজবুত রশি হলো কোরআন শরীফ। তার নাম কি? ওই কোরআনটাকে ধরতে হবে। আজকে আমার দেশের মুসলিমরা একদিকে যেমন এতক্ষণ বললাম এক সাইড নিয়ে যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে শাসক গোষ্ঠী, আর একদিকে আর এক দল হল ধর্মীয় কিছু ওলামা ইসু, যারা কোরআনকে পরিবর্তন করে ফেলেছে। যারা ইসলামটাকে নিয়ে গেছে আল্লাহর কোন বিরুদ্ধে, আল্লাহ বলছেন তুমি যত পাপ করো আল্লাহ তারা বলছেন তওবা করো মাফ করব। পীর সাহেব বইতে লিখে দিল বান্দা অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চায় না। এই লেখছে, এই বইয়ের নাম বলে সবাই চিনবেন, আমি নাম বলতেছি না, বইয়ের নাম বলতেছি না। এই বইটার 34 পৃষ্ঠা লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া দেন, ওই দোয়ার বরকতে আল্লাহ তাহাকে কবুল করিয়া নেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে বলুন যারা নিজেদের জুলুম করেছে, অন্যায় করেছে, সারা জীবন পাপ করেছে, গুনাহ করেছে, ওরা আমার বান্দা, ওরা যদি তওবা করে আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা ওর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বললেন যত পাপ করেছো তওবা করো, বাজা বাজা হারা চেহাস্তি বাজা গর কাফের গাবরো বুতপুরস্তি বাজা, যত অন্যায় করেছো ফিরে আস আমি মাফ করে দিব। আর পীর সাহেব পীর ধরার গুরুত্ব বয়ান করতে গিয়ে লেখলো বান্দা অসংখ্য গুনাহ করলে আল্লাহ মাফ করতে চায় না, পীর অনুনয় বিনয় করিয়া বললে তারপরে আল্লাহ মাফ করে দেবেন। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এবারে ভালো করে বুঝো, মক্কার লোকেরা মূর্তি কেন পূজা করত, আমি আমার বইগুলো সব লিখে দিয়েছি, দাওয়াত করতেছি, এগুলো আমার লেখা বই, এই বইতে সব এনেছি, কারণ এই জাতি জিকির করে কিন্তু ঈমান নাই, এই জাতি শিরিক করে। মক্কার লোকেরা মূর্তি পূজা করত কি জন্য শোনো, কোরআন বলছে মক্কার লোকেরা যে মূর্তি পূজা করত ওই মূর্তিটাকে আল্লাহ বিশ্বাস করত না, মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার মাধ্যম রূপে। কোরআন বলছে মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ তাআলা বলছেন ওই মক্কার মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো কেন তোমরা মূর্তি পূজা করছো, ওরা বলবে আমরা মূর্তিগুলো পূজা করছি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাধ্যম বানাইছে ওরা, ওই ওরা বানাইলো মূর্তিকে মাধ্যম আর তুমি বানাইলো পীরকে মাধ্যম, কোন পার্থক্য আছে? ওস্তাদের কাছে যাও, কোরআন পড়ো, হাদিস পড়ো, আল্লাহকে চিনো, এটা নিষেধ না, কিন্তু যদি মনে করো পীর হেদায়েত দিয়ে দিবে, পীর পরকালে নাজাত দিবে, ধৈর্য পার করে নিবে, আর এক বই, এই বইতে লেখছে তো তুমি যদি পীর ধরা ফরজ, কি লেখছে পীর ধরা ফরজ, এরপরে নিচে লেখছে 55 নম্বর পৃষ্ঠা, বইয়ের নাম্বার বললাম না, বইয়ের নাম বললে সবাই বুঝবেন, অনেকে খেপেও যাবে, কারণ আমার দেশের নিয়ম হলো হক কথা যদি বলি আর যদি নিজের বিপক্ষে দাতার খেপে যায়, আর যদি নিজের পক্ষে গেলে খেপে যায়, আর নিজের বিপক্ষে খেপে যায়, আর পক্ষে গেলে নিজের পক্ষে, মানে আমি যদি এখন অন্য পীরদেরকে বলি তোর অসুবিধা নাই, কিন্তু ওই বিরুদ্ধে কেউ থাকে সেই পীরের বিরুদ্ধে বললে আরে উনি কি কম বুঝে, আপনারে কয়জন চিনে, ওনারা কি কম বুঝে, ওনাদের লক্ষ লক্ষ মুরিদ আছে, এই বলে এক ধাক্কায় শেষ। চিংড়ি মাছ যখন সামনে চলে তখন পিরপির করে চলে, আর পিছনে ধাক্কা মারলে এক ধাক্কা অনেক দূর চলে যায়, এতক্ষণ যাবো সব শেষ, কারণ এই জাতির মাথায় মক্কা মদিনার ইসলাম ঢুকে নাই। দেশীয় গাছগাছরায় ভারতীয় বৈরাগ্যবাদের ধর্ম, এই জাতি হিন্দুরা যেমন বলে কোরআন ও আসমানি কিতাব ধরা যাবে না, ব্রাহ্মণ ছাড়া কিতাব ধরবে না, তোমরা খালি আমাদের কাছে ভেট দাও আর আমাদের মাধ্যমে দোয়া করো, ঠিক এই রকম এই জাতি বলছে কোরআন পড়া দরকার নাই, পীরের অজিফা করো, পীরের অজিফা আদায় করো, নবীর অজিফা নাই, নবীর তরিকা নাই, দুরুদ পড়া বাদ দিয়ে তার জায়গায় কাছে বালাগাল উলা, বালাগাল উলা কোনো দুরুদ শরীফ না, এটা শেখ সাদের একটা কবিতা, এটা কি কিন্তু সবাই সুর দিয়ে পড়ায় না, কি সুন্দর সুরে সুর দিয়া তারে তাল মিলে মহাব্বতের সঙ্গে পড়ুন। ও আমার ভাইয়েরা, এইটা গুলিস্তা বুস্তা কিতাব আছে ইরানের একজন কবি শেখ সাদি, ওই শেখ সাদি কবিতা লেখছে, এটা যেন মিথ্যাটা কাহিনী বানাইছে, উনি নাকি 3 লাইন লেখে আর পড়তে পারেন নাই, পরে নাকি নবী মিলে দেশের মিথ্যা কথা, ও আমার ভাইয়েরা শেখ সাদি কোথাও লেখেন না এই কথা, এটা শেখ সাদির কবিতা, এই কবিতার অর্থের মধ্যে গণ্ডগোল আছে, ওই কবিতার অর্থ জানলে আপনি বুঝবেন কবিতার অর্থ কি, বালাগা মানে পৌঁছিল, উলা মানে সর্বোচ্চ মাকামে, উলা মানে আলা উচ্চ মাকামে, কামালিহি মানে নিজের যোগ্যতায়, আল্লাহর নবী কি উচ্চ মাকাম লাভ করেছেন নিজের যোগ্যতায় না আল্লাহর অনুগ্রহে? সূরা ওয়াদ্দুহা পরিষ্কার আছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, এক পর্যায়ে আছে ওয়াম ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা বললেন ফাহাদা, আপনাকে আল্লাহ পেয়েছেন পথের দিশাবিহীন, আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন, হেদায়েত দান করেছেন। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিক্রাক, আপনার মর্যাদা আমি সবচেয়ে উচ্চ মাকাম দান করেছি। উচ্চ মাকাম দান করেছেন কে? আর বালাগাল উলায় চলে গেল, নিজের যোগ্যতায় গেছেন। ও আমার ভাইয়েরা, এই বালাগাল উলা দুরুদ শরীফের স্থান দখল করে নিয়েছে। আল্লাহর নবী দুরুদ শিখিয়েছেন, আপনি হাদিসের কিতাব পড়ুন, নবীর শিখানো দুরুদ কিতাবে আছে। সেই দুরুদ বাতিল হয়ে গেছে, এখন তার জায়গায় সুরে সুর মিলাইয়া, কারণ ওই নবীর শিখানো দুরুদ পড়লে অত মজা লাগে না, অত সুর দেওয়া যায় না, এই জন্য নিজেরা তৈরি করা কবিতা পড়লে সুর দেওয়া যায়, মিলাইয়া মিলাইয়া পড়লে কণ্ঠ যদি ভালো হয় মেয়ে লোকরাও পাগল হয়ে যায়, বিয়ে করতে সুবিধা হতে পারে। আরো যদি বক্তা বিয়ে না করে থাকে, যুবক হয়ে থাকে, তাহলে বিয়ে করতে কোনো সমস্যা হবে না। ও আমার ভাইয়েরা, মানুষকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি ওয়াজ করো, মানুষকে খুশি করার জন্য যদি কেউ সুর দিয়ে বয়ান করো, আল্লাহর নবী আর শয়তান খুশি হতে পারে, মেয়ে লোক খুশি হতে পারে, আল্লাহর নবী খুশি হবেন না, আল্লাহ তাআলা খুশি হবেন না, বরং আল্লাহর সঙ্গে অন্যকে শিরিক করা হয়, ঠিক কিনা? এই বালাগালগুলো ঢুকলো নবীর দুরুদের জায়গায়, এরকম তরিকা ঢুকলো। এরপরে লেখছে, যদি তোমার দুইজন পীর হয় আর যদি আল্লাহ উভয় পীরকে মাফ করেন, কেয়ামতের দিন নাজাত দেন, তবে এবার উর্দু লেখছে, মানুষরা কোরআন হাদিস বুঝে, লেখছে দো পীর দো ডানা পাকারকে তুমি বেহেশত মে লে জায়গা কুই হরজ নেই। যদি বাংলা লেখছে বার, তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ও আমার ভাইয়েরা, এবারে আসো আমরা আল্লাহর নবীর সঙ্গে মিলাই। আল্লাহর নবী সারা জীবন আবু তালেবকে দাওয়াত দিলেন। আবু তালেব আল্লাহর নবীর চাচা, যেদিন মক্কার কুফফারা নবীর বিরুদ্ধে দাঁড়াই গেল, আবু তালেব পক্ষে দাঁড়াইল, আবু তালেবকে আল্লাহর নবী এত দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত আবু তালেব ইসলাম গ্রহণ করল না। আল্লাহর নবী চাচার মাথার কাছে গিয়ে বসলেন, চাচা তুমি মরে যাচ্ছ, ইসলাম কবুল করো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলো নাই, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এইটা ছাড়া তোমার কিচ্ছু মুক্তির পথ নাই, তুমি যা করেছ জিরো জিরো জিরো। এখান থেকে যদি আমি থাকি ধানমন্ডি ঢাকা, ওই ধানমন্ডি পর্যন্ত জিরো লেখে কোনো মূল্য আছে? হ্যাঁ, একটা এক লেখ হবে, এক এক লেখে আবার একটা শূন্য দাও কত হবে? আর এক শূন্য কত হবে? আর এক শূন্য কত হবে? এবারে শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুস শাহাদা তাওহীদ, এক আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, নাজাত দেওয়ার ক্ষমতা নাই, মুক্তি দেওয়ার ক্ষমতা নাই, হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই, বিধান দেওয়ার ক্ষমতা নাই, অজিফা দেওয়ার ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? এখন যখন বানাইরা পীর সাহেব মুক্তি দিয়া দিবে, আমার নবীজিকে দেখো নবী কিভাবে চেষ্টা করছেন। আবু তালেবকে দাওয়াত দিলেন সারা জীবন, কাজ হলো না, শেষ পর্যন্ত মৃত্যুর সময় বলেন, চাচা তুমি বলো খালি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই, এতটুকু তুমি বলবা সাধু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আমি সুপারিশ করার সুযোগ পাবো, এছাড়া সুপারিশ করতেও কিন্তু পারবো না। আল্লাহর নবীর চাচা আবু তালেব সব জানত। আমার এই বইতে আমি কবিতা এনেছি, সে কি কি কবিতা বলেছে তাহলে পরিষ্কার স্বীকার করেছে যে আমি সব জানি, তুমি আমাকে সত্য কথা দাওয়াত দিচ্ছ, তোমার দিন সত্য আমি বুঝি, কিন্তু আমি আমার কম আমাকে গালিগালাজ করবে, মেয়ে লোকেরা গালি দিবে, আমি সেজন্য তোমার দিন গ্রহণ করছি না। আবু তালেব মারা গেল, মৃত্যুর পরেও আল্লাহর দোয়া করতে লাগলেন। বুখারী হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী বললেন, আমি আমার চাচাকে সেই পর্যন্ত দাওয়াত দিব যেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে। সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা কসাস আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, বরং হেদায়েত দেওয়ার মালিক কে? পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী যখন নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, এর পরে যদি কোনো পীর বলে হেদায়েত দিয়ে দিবে, তরাইয়া নিবে, পার করে নিবে, সেই ব্যক্তি পীর না শয়তান। এগুলো আল্লাহর অলি না শয়তানের অলি? কারে শয়তান? আমি অলি ঠিকই আছে, অলি ঠিক আছে, কিন্তু কার অলি? আল্লাহর অলি না, বরং কার অলি? কারে শয়তান মিকুনি নামত অলি, কারে শয়তান মিকুনি নামত অলি, বর অলি ইনস্ত লানত বর অলি, তুমি শয়তানের কাজ করছো আর নাম দাও আল্লাহর অলি। ও আমার ভাইয়েরা, এই লোকগুলো বিশ্বাস করে পীর সাহেবরা চক্ষু বন্ধ করে সব দেখে, সব দেখে। বইতে লেখছে না, অনেক পীর সাহেবরা বলে ভাই এক আলেম, বড় আলেম ফখরুদ্দিন রাজি, ওই তাফসিরে কাবীরের মুসান্নেফ, উনি আসছে পীরের কাছে, পীর দেখলো এলেম অনেক বেশি, তোমার মুরিদ বানাইবো না, জঙ্গলে যাও এলেম কমাও, এলেম কমাইতে গেল, চিন্তা করলো বসে থাকবো, গাছের পাতা লেখতে রাখলো, লেখতে লেখতে তাফসির হয়ে গেছে। এরপরে আবার আসছে পীর সাহেব, আবার দেখলো এলেম বেড়ে গেছে, কয় না তোমার মুরিদ বানাইবো না, জঙ্গলে যাও এলেম কমাও। শেষ পর্যন্ত এলেম কমাইতে গেল, মৃত্যুর সময় এসে গেছে, শয়তান নাকি তাকে এসে ধোকা দেওয়া শুরু করেছে। এখন উনি দলিল দেয় শয়তানের কাঠে, 101টা দলিল দিয়েছে, সব কাইকে ফড়াইছে, বেঈমান হয়ে মারা যাচ্ছে। এই সময় পীর সাহেব দেখলো লোটা নিয়ে উজু করতেছিল, লোটা ফিক্কে মারলো, বলল কবিনা দলিলে আল্লাহ এক এইটা বলতে পারছে, বেঈমানের কাছে কি ডাহা মিথ্যা কথা। পীর দেখলো কি করে, ও আমার ভাইয়েরা আল্লাহ বললেন অকুর রব্বি জিদনি ইলমা, সুরাকালে পড়েন নাই, কোরআন শরীফ সবক নেন নাই, সবক না আসা মৌলিশে পড়েন না, রব্বি জিদনি, আল্লাহ বলেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার এলেমকে বৃদ্ধি করে বাড়াইয়ে দাও, আল্লাহ বলেন এলেম বাড়াইয়ে দাও, আল্লাহ বলেন এ করো পড়ো, আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এলেম অর্জন করেছে যারা আলেম, আর যারা আলেম না তাকে সমান হতে পারে। আল্লাহ তাআলা কত আয়াত নাযিল করেছেন, আল্লাহ বলেন এলেম বাড়াও, আর পীর বলে এলেম কমাও জঙ্গলে গিয়ে। ও মুসলমান, কোরআনের বিরুদ্ধে যদি কোন কাহিনী আসে বিশ্বাস করো না বর্জন করো, কোনটা পরিষ্কার মনে রাখতে হবে। অনেক কাহিনী আমাদের সমাজে আছে, এই যে কত কাহিনী আছে, এগুলো মানুষ বলে আর মজা দিয়ে শুনে, কারণ কোরআন হাদিসের ওয়াজ তো দেশে নাই। ও আমার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বলছে আলেমুল গায়ব একমাত্র আল্লাহ, আলেম গায়ব কে, নবীদেরকে ওলিদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানায় ততটুকু জানে, না জানাইলে কিছুই জানে না, ঠিক কিনা, নিজের থেকে নিজে জানে সবকিছু কে, অন্যদের এলেম আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু জানে। আল্লাহ তাআলা না জানাইলে নবীরা জানতে পারে, ওলিরা জানতে পারে, কেউ জানতে পারে না, সরাসরি ডাইরেক্ট যিনি নিজের থেকে নিজে জানেন তিনি কে, এছাড়া সবার এলেম কার থেকে, আল্লাহ তাআলা জানাইলে জানে না জানাইলে জানে না। এখন পিসাবরা চোখ বন্ধ করে মুরিদের খবর দেখে, ওদের কিতাবে লেখা আছে আর শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হলো মুরিদের দিলের গোয়েন্দা, সিআইডি, পীর মুরিদের অন্তরে, ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়া লা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদু, পীর মুরিদের অন্তরে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, আর পীর ঢুকে আর বের হয় মুরিদের টেরও পায় না। এই সমস্ত কাহিনী আছে, এমন কি লিখেছে, তুমি তোমার পীরকে যদি দেখো শরিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করতেছে তাহলে কিছু বলল না, কিছু বলল না। তুমি যদি দেখো তোমার পীর সাহেব কোনো মেয়ের সাথে জেনা করতেছে, তোমার স্ত্রীর সঙ্গে জেনা করে, তোমার মেয়ের সঙ্গে জেনা করে মুরিদ, তাহলে কিছু বলল না, কারণ বাহ্যিকভাবে সে করে জেনা, মূলত সাগরে জাহাজ ডুবতেছে, ছিদ্র হয়ে গেছে, ওই সাগরে মেরামত করতেছে বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত কাহিনী আছে। এরা বলে যে পীর চোখ বন্ধ করে সব দেখে, সব দেখার মালিক কে, ও আমার ভাইরা। এরপরে পীরের ছবি অন্তরে বসাইতে হয়, মোরাকাবা করতে হয়, লেখছে পীরের ছবি অন্তরে বসাও, আমার কাছে এই সব বই আছে, এইখানে লেখছে কেমনে বসাইবা, কি সুন্দর, আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেবের দিকে মোতাবাজ্জু আছে, পীর সাহেবের কলব তার পীরের দিকে, এইরকম হাজার মোতাবাজ্জু হইয়া তারপরে আল্লাহর দিকে। ও আমার ভাইয়েরা আল্লাহ তাআলা কোরআনে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি ডাইরেক্ট শুনি ইয়াকা নাবুদু, ডাইরেক্ট বলতেছি না আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, আমরা গোলাম কার, না কোন খাজা বাবার, গাজা বাবার, ল্যাংটা বাবার, পীর বাবার, আমরা কারো গোলাম না, গোলাম কার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই, আমাদের সাহায্য করবে কে, তুমি যখন পীরের দিকে কলব মোতাবাজ্জ করলা, তোমার পীর সাহেবের কলব তখন তার বউ সাহেবার দিকে মোতাবাজ্জ, তোমার কলব কই যাইবে, তুমি কলব মোতাবাজ্জ করলা পীর সাহেবের কলবের দিকে, পীর সাহেব তখন পায়খানা শরীফে মোতাবাজ্জ আছে, তোমার কলবটা কই যাইবে। কি সুন্দর লেখছে, ওসিলা ধরা বা মোরাকাব মুশাহাদা এবং নিজ মোর্শেদ ও পীরানে পীরগণের সাথে দিল মিশানোর নিয়ম, আমার দিল আমার মোর্শেদের দিকে মোতাবাজ্জ আছে, আমার মোর্শেদের দিল তার আপন মুর্শিদের দিল পাক আর মুরিদের দিল নাপাক। পীর কখনো চায় না নিজের পাক দিলকে মুরিদের নাপাক দিলের সঙ্গে মিশাইতে, কিন্তু মুরিদ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে নিজের নাপাক দিলকে পীরের পাক দিলের সঙ্গে মিশাইতে কাকুতি মিনতি করে, তখন পীর আর সহ্য করতে না পেরে নিজের পাক দিলের সঙ্গে মুরিদের নাপাক দিল মিশিয়ে নেন, তখন মুরিদের দিল পাক হইয়া যায়। এরপর কবিতা রাখছে, পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয়, অকুল দরিয়ার মাঝে ডুবা তরি বেসে যায়, আপনা দিল করো সাদা কেন ভাবো জুদা জুদা, যথায় মুর্শিদ তথায় খোদা ওই নামেতে ডুবে যাও। যেহি মুর্শিদ সেই খোদা, মানে নাউজুবিল্লাহ, যে মুর্শিদ সেই নাকি আল্লাহ, মুর্শিদের সঙ্গে পানা হয়ে গেল আল্লাহকে পাওয়া যায়। এরপরে লেখছে, তারপরে খেয়ালে খেয়ালে চলিয়া যান মাতুয়াইল দরবার শরীফের দাদা পীর পাকের পাক কদমে, দাদা দানের পাক কদম দিলের হাত দিয়ে ধরাইয়া ধরন, এবং দাদা দানের পাক দিলের সঙ্গে দিল মিশাইয়া ওই কদমের উসিলা নিয়া চলিয়া যান চন্দ্রপাড়া দরবার শরীফে, শাহ সুফি চন্দ্রপুরি এর পাক কদম খেয়ালের হাত দিয়ে ধরাইয়া ধরেন, খেয়ালের হাত দিয়ে ধরতে হইবে। এরপরে দেখছে, চলিয়া যানের পরে এনায়েতপুরি কুসি আয়ের পাক দরবারে, এবং তাহার পাক দিলের সাথে নিজের দিল মিশান, তারপরে খেয়াল করুন শরিয়াতের পর্দার অন্তরালে আফজালে জামানিয়া মরহুমা মাকফুরা হযরত জহুরা খাতুনের দোয়ার বরকত এইভাবে গেছে। এই দুই পৃষ্ঠাভাবে দিল মিশানোর, এই দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠাভাবে এরকম মিশাইতে মিশাইতে তারপরে নবী পর্যন্ত যাও। ও আমার ভাইরা বারে কোরআন মিলাও, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দেখলেন তার মূর্তি, তার জাতি মূর্তি পূজা করছে, মূর্তির সামনে নত হচ্ছে, তখন তিনি রাতের বেলায় চাঁদ তারকা নিয়ে গবেষণা করলেন, এটা আমার রব। যখন তারকা ডুবে গেল, এটা আমার রব হতে পারে না। এরপরে আবার যখন তিনি চন্দ্রের দিকে তাকাইলেন, চন্দ্রকে দেখে বললেন, হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটা বড়। কিন্তু যখন চন্দ্র ডুবে গেল, কোরআন বলছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, রাতের বেলায় তিনি তারকা দেখলেন, ক্বালা হাযা রাব্বি, এই তারকা হচ্ছে আমার রব, মূর্তি আমার রব না। কিন্তু যখন দেখে, ফালাম্মা আফালা, যখন তারকা ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেই জিনিস ডুবে যায় ওই জিনিস আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, এরপরে যখন চর্ণ চন্দ্রকে দেখলো, চন্দ্র আলোকিত উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখলো, হাদা রব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা, যখন চাঁদ ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমাকে আল্লাহ যদি হেদায়েত না দেয় আমি হেদায়েত পেতে পারবো না, গোমরা হয়ে যাব। হেদায়েত দেওয়ার মালিক কে? তাফসিরে লেখে ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা না বলতেন তাহলে সারা জীবনে হেদায়েত পাইতেন না। চন্দ্রকে মানতেন, সূর্যকে মানতেন, পাহাড়কে মানতেন, বলদকে মানতেন, বটগাছকে মানতেন, কিন্তু উনি বলে ফেললেন মাঝখানে, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো গোমরা লোকদের মধ্যে পড়ে যাব। এরপরে তিনি বললেন, ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান, আবার যখন সূর্য দেখলো, ক্বালা হাযা রব্বি হাযা আকবার, এইটা আমার রব, এইটা অনেক বড়, পুরো দুনিয়া আলোকিত করছে। ফালাম্মা আফালাত, যখন সূর্যটা ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, আমি পেয়ে গেছি, আমি পরিষ্কার হয়ে গেছি, তোমরা যেইগুলো শিরিক করছো এই সবগুলো বর্জন করলাম। চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, তারকা আমার রব নয়, দেবদেব আমার রব নয়, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআম 74 নম্বর আয়াতে কাহিনীটা আছে। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এবার বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে বললেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মুতাওয়াজ্জি করলাম, কার দিকে? না কোন পীরের দিকে, খাজা বাবার দিকে, গাজা বাবার দিকে, ল্যাংটা বাবার দিকে। মনে মনে চিন্তা করে এখন এই যে পাগলা হুজুর কই পেল আল্লাহই জানে। ও ভাইরা, একটা কথা কোরআনের আয়াত ছাড়া বলতেছি না, তোমার পীর কেবল কাহিনী বলবে, বাবা হুজুরের কাহিনী, দাদা হুজুরের কাহিনী, অমুক হুজুরের কাহিনী, আমি কোন কাহিনী বলতেছি না, কোরআন বলতেছি। ভালো লাগলে মানো, না মানলে আমার কিছু আসে যায় না। ও আমার ভাইয়েরা, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মতো ওয়াজহ করলাম, কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, ওই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, মহান আল্লাহর দিকে, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, আমি তার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহর সঙ্গে কোন পীরকে শরীক করব না, খাজা বাবাকে শরীক করব না, আমার অন্তরে মুতাওয়াজ্জিহ একমাত্র কার দিকে? আর কোন শরীক থাকবে? নবীর সাহাবীরা কি নবীকে নবীর কলম হাজির করতেন নাকি নবীর মোরাকাবা করতেন? ফানা বিশ্বায়ক শাইখের মোরাকাবা করো, পীরের ছবি বসাও অন্তরে। ও আমার ভাইয়েরা, আল্লাহ হাবিব বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাতুন, যেই ঘরের মধ্যে কুত্তো থাকে অথবা কোন ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে কি হয় না? রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই ঘরে কোন প্রাণীর ছবি থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, তাহলে যেই অন্তরের মধ্যে পীর সাহেবের ছবি আছে ওই অন্তরে শয়তান প্রবেশ করতে পারে, ভূত প্রবেশ করতে পারে, ইবলিস প্রবেশ করতে পারে, আল্লাহর রহমতের ফেরেশতাও প্রবেশ করবে না, ঠিক কিনা? কাজে পীরের ছবি অন্তরে বসান যাবে না, এগুলো শিরিক, পরিষ্কার শিরিক, এইগুলো কোন সন্দেহ নেই। অ মুসলমান, কোরআন এবং হাদিসের ইসলাম গ্রহণ করো, নতুন করে ভালো করে ইসলামের শিক্ষা লাভ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে বাতিল, যত বাতিল মাবুদ আছে সব বাতিল, খাজা বাবা বাতিল, গাজা বাবা বাতিল, ল্যাংটা বাবা বাতিল, কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়া গনিউল হামিদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সব মানুষেরা, আইয়ুহান নাস বলেছেন, কোন খাস করেন নাই, সব মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমরা সব ফকির, তোমাদের পীর ফকির, মুক্তাদি ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, মুরিদ ফকির, খাজা ফকির, গাজা ফকির, ল্যাংটা ফকির, আর দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, মাদারওয়ালা ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, আল্লাহু হুয়াল গনিউল হামিদ, একমাত্র ধনীকে, একমাত্র ধনীকে। তাফসীরে ফকির কেন বলল? বা দুনিয়ার ফকিরেরা, ভিক্ষুকেরা, একজন ভিক্ষুক আর একটা ভিক্ষুকের ভিক্ষা চায় না, কারণ জানে আমি যেমন ভিক্ষুক ও সেরকম কি ভিক্ষুক আমাকে কি দিবে। দুনিয়ার একজন ভিক্ষুক যেমন আর একজন ভিক্ষুকের ভিক্ষা চায় না, ঠিক তেমনি তোমরা সব আল্লাহর দরবারের ফকির, সমস্ত সবগুলো ফকির কার কাছে? নবীরাও আল্লাহর বান্দা, ফকির কার কাছে? অলিরাও ফকির কার কাছে? সব আল্লাহর দরবারের ফকির, ধনী একমাত্র কে? আল্লাহু আল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন আল্লাহ। ধনী কে? ও আমার ভাইয়েরা, এরকম ভাবে আরো কত কাহিনী, মাজারে যাও, দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, রসুলের ধন খাজাকে দিয়া রসুল গেলেন খালি হইয়া, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ধরে বলে নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, ওরা বলে আল্লাহর ধন রসুল কি দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন? আল্লাহ খালি হয়ে গেছেন সমস্ত ক্ষমতা মালিককে? আল্লাহ বলছেন আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা কারো কাছে ঠেকা নন, আল্লাহর কাছে সকলের ঠেকা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই, সমস্ত কিছু মালিক কে? আর এরা বলল আল্লাহর কাছে খালি হইয়া। ও মুসলমান, এই জন্য ওরা লেখছে যে আল্লাহর ওলিদের মাজারে গিয়ে সেজদাও করা যায়, কারণ আল্লাহ তো খালি, আল্লাহর সেজদা করে কি হইবে? ও মুসলমান, তুমি লেখে এখানে বই আছে, পরিষ্কার লেখছে সেজদা দুই রকম, একটা হলো সেজদা ইবাদত, আর একটা সেজদা তাজিমি, ইবাদতের সেজদা আল্লাহর জন্য, তাজিমের সেজদা পীরকে করা যাবে, মা বাপকে করা যাবে, এই মেয়ে লোকরা স্বামীকে করতে পারবে, আরো কোন কোন জায়গায় লেখছে, আরবিতে লেখছে প্রথম, তারপরে বাংলা লেখছে, যাতে মানুষেরা হাদিস মনে করতে পারে। বইয়ের নাম সিররে হক জামে নূর, নামটা বলে দিলাম, পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার হলো 84 নম্বর, 85 নম্বর পৃষ্ঠা। এইখানে লেখছে তাজিমের সেজদা পীরকে করা যাবে, মাজারে করা যাবে, পিতা মাতাকে করা যাবে, মেয়ে লোকরা স্বামীকে করতে পারবে। ও আমার ভাইয়েরা পরিষ্কার শুনে রাখো, হাদিস শরীফের সব কিতাবে একটা হাদিস আছে, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটরা খালি দুনিয়ার বাদশাহ, ওর প্রজারা ওদেরকে সেজদা করে, আপনি তো উভয় জগতের বাদশাহ, আপনি উভয় জাহানের বাদশাহ, আপনিও সেজদা পাওয়ার উপযুক্ত বেশি, আমরা কি আপনাকে সেজদা করব না? আল্লাহর নবী কি বললেন শুনুন, আল্লাহর নবী উত্তর দিল, আমার সাহাবীরা শুনো, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি সেজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে, কিন্তু যেহেতু মেয়ে লোকদের আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, সেজদা করা যাবে না, সেই জন্য তোমরা আমাকেও সেজদা করতে পারবে না, মেয়ে লোকরাও স্বামীকে সেজদা করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় যে ওই যে ইবলিস শয়তানকে সেজদা করলো, আদমকে সেজদা হুকুম দিল, ফেরেশতারা সেজদা করলো, এরকম ভাবে ওই যে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরে সেজদা করলো, এইটা কেমনে হলো? এই যে কি আমাদের শরীয়তে ছিল এটা? এই জন্য পরিষ্কার বুঝতে হবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, এইগুলো এখন বন্ধ রাখেন। আমাদের ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, এই শরিয়াতে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা জায়েজ না, ঠিক না? যেই কারণে আমরা যত নামাজ পড়ি সব নামাজে রুকু সেজদা আছে, ফজরের নামাজ পড়বে রুকু সেজদা করবে, জোহরের নামাজ পড়বা রুকু সেজদা করবা, আসরের নামাজ পড়বা রুকু সেজদা করবা, জুমার নামাজ পড়বা রুকু সেজদা করবা, ঈদের নামাজ পড়বা রুকু সেজদা করবা, যত রকম নামাজ সব নামাজে রুকু সেজদা আছে, কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? নাকি বুজুর্গদের জানাজার নামাজের সেজদা আছে এই দেশে, আছে নাকি? ও আমার ভাইরা, জানাজার নামাজ বড় পীর আব্দুল কাদের জিলানীর হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ নিজামউদ্দিন আউলিয়ার হোক না কেন, রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ শাহজালাল রহমাতুল্লাহ হোক না কেন, রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। কবর জিয়ারত করা যায়, আমি ওনাদের দোষ বলছি না, ওনাদের কথা বলছিলাম, ওনাদের তো ওনারা বড় বড় কাজ করে গেছেন, এই যে মাজার পূজা করে যাওয়াদের কথা বলতেছি। ও আমার ভাইয়েরা, যত রকম নামাজ সব নামাজের রুকু সেজদা আছে, কিন্তু জানাজার নামাজের রুকু নাই সেজদাও নাই, কারণটা কি? কারণ একটাই মাত্র, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ, অন্য নামাজে কোনো লাশ নাই, কোনো সামনে কেউ নাই। এই জন্য জানাজার নামাজে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য রুকু করে সেজদা করে, ওই ভণ্ড পীর পূজারীরা কবর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো, তাজিমি সেজদা করা হলো, মানুষকে ধোকা দিবে, বিভ্রান্ত করবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পরিষ্কার করে দিয়েছেন। এবারে কবরে টাকা পয়সা, মাজারে টাকা পয়সা, চাদর দেওয়া। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন দিন প্রচার করার জন্য, দিন বুঝাবার জন্য। আল্লাহর নবীর স্ত্রীদের কবরও আছে, সন্তানদের কবরগুলো আছে, মক্কা মদিনায় যাও। মক্কা শরীফে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে এখনো প্রতিদিন দশ বিশটা লাশ দফন করা হয়। আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা খাদিজার কবরটা ওখানে আছে, আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা, একমাত্র ইব্রাহিম ছাড়া অন্য সব সন্তানরাও সন্তানদের মা। আল্লাহর নবী যেই মহিলাকে ইসলামের দাওয়াত প্রথম দান করেছেন সেই মহিলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মুআল্লা নামক কবরস্থানে মক্কায় শুয়ে আছেন। ও আমার ভাইয়েরা, মক্কার ওই কবরস্থানের চতুর্দিকে বিশাল কবরস্থান, দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরস্থানে কোনো মাজার নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই। আবার চলুন মদিনা শরীফে, মদিনা শরীফে আল্লাহর নবীর কবর জিয়ারত করে সামনে বের হলে বিশাল এক কবরস্থান নজরে পড়বে। ওই কবরস্থানে আল্লাহর নবীর অন্য অন্য স্ত্রীদের কবর আছে, মা আয়েশার কবর আছে, নবীর সন্তানদের কবর আছে, মা ফাতেমার কবর আছে, আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়া করলেন সেই উসমানের কবর আছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তার কবর আছে। গিয়া দেখো কোনো পুরো কবরস্থানে একটা কবরে কোন বিল্ডিং নাই, কোন চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, টাকা নাই, পয়সা নাই, কোন খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা নাই, চুল্লাওয়ালা নাই, জটলাওয়ালা নাই। আমার দেশে কয় জটলাওয়ালা দেখায় আল্লাহর ওলি। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী তো বলেছেন আমার উম্মতের জন্য কঠিন মনে না করলে লাউলা আনা সুক্তাহালা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম লা আমার তুহুম বিসওয়াক ইন্দা কুল্লি সালাতিন, তাহলে আমি প্রত্যেক নামাজের সময় আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। এত গুরুত্ব দিলেন, আর ওই জটলাওয়ালা চুল্লাওয়ালা গাঁজা খায়, মুখ দিয়ে ময়লা পরে, দাঁত দিয়ে ময়লা পরে, জীবনে বিরাশ কালে মেসোয়াক কালে ধরেও নাই, গাঁজা খায় আর গান গায়। এক সিলুমে যেমন তেমন, দুই সিলুমে মজা, তিন সিলুমে উজির নাজির, চার সিলুমে রাজা, তোরা কে খাবি রে গাঁজা, জলদি করে আজা। এই সমস্ত শয়তান গুলো গাঁজা খেতে খেতে ওর চোখ দিয়ে জাহান্নামের মতো আগুন বের হয়, ওর মুখ দিয়ে লয় ময়লা পরে, দুর্গন্ধে শয়তান পালায়। এরপরেও বলে আল্লাহর ওলি, ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী আতর ব্যবহার করতেন, খুশবু ব্যবহার করতেন, আর ওই শয়তানের গায়ে গন্ধ আসে, পায়খানার গন্ধ। এর পরেও যদি আল্লাহর ওলি বলো, আল্লাহর নবীর কাছে কে আমাদের জবাবদেহি করতে হবে, ইসলামের সঙ্গে বাগাবত করেছো, দুশ্মনী করেছো। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম মাজার, মদিনা শরীফে কোনো ওই সমস্ত মাজার নেই। এবারে চলুন উহুদ প্রান্তরে চলে যাই, আল্লাহর নবীর দান দান শহীদ হলো যেখানে, ওইখানে আল্লাহর নবীর চাচা আপন চাচা সমস্ত শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, সমস্ত শহীদদের সর্দার শুয়ে আছে। ওইখানে গিয়ে দেখো কোনো মাজার নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, মোমবাতি আগরবাতি নাই, গাজা বাবা নাই, খাজা বাবা নাই। ও আমার ভাইয়েরা, কেন আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে কেন চাদর নাই, মোমবাতি নাই, আগরবাতি নাই? কারণটা একটাই, আল্লাহর নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় পরিষ্কার বলেছেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াই মাসালিহিহিম মাসাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, ওরা ওদের ওলি, ওদের বুজুর্গদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়েছে। লা তাজআলু কবরি ওয়াসানাই ইউবাদ, ও আমার সাহাবীরা, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে সেজদার স্থান বানাইবা না, পূজার স্থান বানাইবা না। আল্লাহর নবীর এই আদেশ পালন করার জন্য আজ পর্যন্ত মক্কা মদিনার কোন কবরস্থানে সেজদা নাই, আগরবাতি নাই, চাদর নাই, টাকা পয়সা নাই, গজার মাছও নাই, পাশে শোল মাছও নাই, আবার কুমিরও নাই, কচ্ছপ নাই। সিলেট গেলে দেখবা গজার মাছ, বড় বড় গজার মাছ। মানুষেরা পাঁচ ধারণা করে কি, আমি কয়েকদিন আগে মাহফিল করেছি শায়েস্তাগঞ্জে, আমি আগে মনে করতাম গজার মাছ বোধহয় খালি শাহজালাল আর রহমাতুল্লাহ মাজারের পাশেই, না আরো আছে শায়েস্তাগঞ্জে। সেদিন মাহফিল করেছি, ওই মাহফিলের পাশেই একটা মাজার আর পুকুর, ওই পুকুরে বিশাল বিশাল মাছ, গজার মাছ, বড় বড় মাছ। আসরের পরে একটা মহিলা আসলো, দেখলাম, বলতে শুনলাম, কয় যে গজার মাছ তুই তো জানো আমার দিলে কি সমস্যা আছে, আমার মনে কি ব্যথা আছে তুই তো ভালো করে জানো, তুই একটু খাজা বাবাকে বল যেন আমার মকসুদটা পূরণ করে দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। গজার মাছ পূজা করলো সিলেট গিয়ে, চট্টগ্রাম গিয়ে কুমির পূজা করলো, আর খান জাহানারিতে গিয়ে কচ্ছপ পূজা করলো। এই কুমির, কচ্ছপ, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পাথর পূজা, গাছ পূজা, মাছ পূজা, খাজা বক্স, গঞ্জে বক্স, আতা বক্স, জুলফে দারাজ গে সোনা বাজারও কত কিছু, এই সব বানাইয়ে বানাইয়া এই লোকদেরকে আল্লাহর স্থানে বসিয়েছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন মাজারে সেজদা করা জায়েজ না হারাম, মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম, মাজারের মান্নত করা জায়েজ না হারাম, মাজারের নামে মান্নত করা হারাম। কইবেন যে মাজারের টাকা দিয়ে মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, বেশ্যাখানা দিয়ে যদি টাকা পয়সা কামাই করে মসজিদ তৈরি করে, জায়েজ আছে না হারাম? ওই যে বরিশালে আছে লেচু শাহ, কি আছে এই লেচু শাহ, মুসলমান ছিল না কি ছিল কেউ বলতে পারে না। আমি বহু লোককে জিজ্ঞেস করেছি এলো কি ছিল, কয়েক জানি না কি ছিল, মাজার বানাইলো মরলো, পাগল ছিল, মানুষের দোকানটা পানি ঢেলে দিতে পয়সা হইতো, হিন্দু ছিল বেশিরভাগ লোকের, বা হিন্দু ছিল, মরলো পরে তার মাজার তৈরি হলো লেচুসা, কি নাম, লেচুসা। ওই আবার আর একটা আছে কয়লা ঘাট আছে না পুরান ঢাকা পুরান বরিশাল, ওখানে আছে কি তেলা মামার মাজার। এই যে কত মাজার, একটা বইতে লিখেছে আশরাফ আলী থানভী বাবু লিখছেন যে একবার ওই একজন পীরের একটা মুরিদ ছিল, বিশ্বস্ত মুরিদ, এখন মুরিদ দুর্বল হয়ে গেছে, শেষে ওর একটা গাধা কিনে দিল পীর, কাজে এটা দিয়ে তরকারি কিনে বাজারে নিয়ে যাবি, সকালবেলা বিক্রি করবি, বিকেলে ঘুমাবি, আর আসরের পর থেকে দাওয়াত দিবি। এই কাজ শুরু করলো, ব্যবসা বাণিজ্য ভালোই চলতে লাগলো। হঠাৎ করে একদিন বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে গাধাটা গেল মরিয়া, পীর সাহেবের দেওয়া গাধা কি করা যায়। শেষ পর্যন্ত চিন্তা করলো এটা পীরের দেওয়া গাধা, এটা রাস্তায় ফেলা রেখে মানে গন্ধ কষ্ট পাবে, ঠিক আছে কবর বানাইল, কবর বানাইয়া মাটি চাপা দিয়া এখন সে চিন্তায় পড়ে গেল, হায় রে গাধাটা দিয়ে আমি উপার্জন করতাম এখন কি হবে। চোখটা বন্ধ করে কাঁদতে শুরু করলো, লোকেরা দেখলো নতুন একটা কবর, একটা লোক কাঁদতেছে, যাওয়ার সময় দেখে গেল কাঁদতেছে, এরপরে বাজার থেকে ফিরার সময় দেখে কান্দে, মানুষ মনে করলো নিশ্চয়ই আল্লাহর ওলি বাজার হইবে। এবারে বাজার থেকে ফেরার সময় কেউ টাকা দিল, কেউ পয়সা দিল, কেউ দিল চাউল, কেউ ডাল, কেউ আলু, দিয়ে টিয়া তাও চলে গেল। লোকটা চিন্তা করলো কত কাণ্ড, সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাই, চোখটা খুলে দেখে সর্বনাশ। শুনেছিলাম হাতি মরলে লাখ টাকা, বাঁচতেও লাখ টাকা, এটা যে গাধার বেলায়ও খাটে তা তো জানতাম না, এই হাতি মরার পরেও তো লাখ টাকা এই গাধা। এবারে লোকটার মাথায় বুদ্ধি আসলো, চিন্তা করলো তরি তরকারি বাজারে বাড়ি নিয়ে খাই, আর ওই যে টাকাগুলো আছে বাজারে গিয়ে একটা লাল শালু কাপড় কিনল, আর একটা সাইনবোর্ড লেখল হজরত গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার, সাইনবোর্ড লিখে দিল। লোকেরা নতুন মাজার পাইল, এবারে টাকা পয়সা জমতে লাগলো। ওই যে পীরের বাড়ির মাজার, ওর যে পীর ওটা বন্ধ হয়ে গেছে, কারণ নতুন না পাইলে পুরোটাকে ধরে নাকি। এবারে লোকেরা সব ওইখানে চলে আসলো, ওর পীর এনে খবর দিল, এই বেটা এদিকে আদি ব্যাপারটা কি, হুজুর আপনার সাথে মিথ্যা বলে লাভ নাই, আপনি যে গাধাটা দিয়েছিলেন এটা মরলে পরে এই কাহিনী করছে। পীর সবটা অসুবিধা নাই, তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওইটার মায়ের বাজার, আমি মনে করেছিলাম তুই আসলেই আবার কোন অলির বাজার টাজার পাইলি কিনা, তো অসুবিধা নাই, তোর বাড়ি যেটার মাজার আমার বাড়ি ওটার মায়ের মাজার। এ হলো মাজার, দেখা হোতের বাজিরে তুলসি বসেস দা কুনাদ হরি বল বগু ইয়াদ নমস্কার কুনাদ। ও আমার মুসলমানরা, এই মুসলমানরা হিন্দুদের মতো, হিন্দুরা বড় একটা বলদ দেখে পূজা করে, বড় একটা পাথর দেখে পূজা করে, বটগাছ থাকলে পূজা করে, এমনকি একটা বড় লিঙ্গ দেখলেও পূজা করে, ঠিক কিনা। এই কুফফারদের মতো আজকের মুসলিমরাও মাজার পূজা শুরু করলো, পাথর পূজা শুরু করলো, গাছ পূজা শুরু করলো, মাছ পূজা শুরু করলো, এইরকম শিরক আর বেদাতে জর্জরিত হয়ে এরপরে তারা আরো কি করে, একদল তো আছে বাউল, বাউলরা কি করে জানেন, বীজ মে আল্লাহ, বীজ মে বিসমিল্লাহ, না আসলে বীজ মে আল্লাহ মানে পীরের বীর্য খাইতে হইবে, নাহলে কাজ হইবে না। এই জন্য নারী পুরুষ সব একত্রে জিকির করে, বাতি বন্ধ করে লাফায়া জিকির করে, এরপরে যা করার করে ওর মধ্যে আটা ছিটাইয়া দেয়, এরপরে জিকির শেষ হইলে বাতি জ্বালায়, ওই আটাগুলোকে মিলাইয়া হালুয়া বানায়, এরপরে মুরিদরা খায়, ওর দরবারে যে যায় তারেও খাওয়ায়, এর নাম হলো বীজ মে আল্লাহ। এর নাম কি? এই জন্য দেখবেন পীর সাহেবের ওই ভণ্ড পীর যেগুলো আছে ওগুলোর মুরিদরা সবসময় চায় পীরের দরবারে কিছু প্রায় খাওয়াইতে চায়, কারণ কি ওটা খাওয়াইলে আপনি শয়তানের তালি পড়ে যাবেন। একদল আছে বাউল, এই বাউলদের ধর্ম আরো জঘন্য, ওরা পঞ্চরস খায়। কি খায়? পঞ্চরস। সিদ্ধি করতে হয়, সিদ্ধি করার জন্য আমাবস্যার রাত্রে গোপনে ওই পঞ্চরস খাইতে হইবে। পঞ্চরস মানে হল পায়খানা, পেশাব, মেয়ে লোকের হায়েজের রক্ত, তারপরে নেফাসের রক্ত, এরপরে বীর্য, এইটার নাম কি? পঞ্চরস। এই দিয়ে হালুয়া বানাইয়ে খায়, এইটা না খাইলে সিদ্ধি হয় না, এর নাম হল বাউলের নাম কি? আমার ভাইয়েরা, এইভাবে ইসলামের মধ্যে বিভিন্ন রকমের শিরিক, বিভিন্ন বেদাত ঢুকিয়ে আজকে মুসলিম জাতি কোরআন সুন্নাহ যে ইসলাম আল্লাহর নবীর আনিত ইসলাম থেকে সরে গেছে, যার কারণে আজকে সারা দুনিয়াতে মুসলিমরা মার খাচ্ছে, ঠিক কিনা। আজকে মুসলিমদের অবস্থা কি? ওই যে একবারই গেছিল মেহমান, মেহমানকে রাতের বেলায় খাওয়া দাওয়া করাইয়া মেজবান একটা খাটে শুইতে দিল, খাটটা ছিল পুরাতন খাট, পুরান খাটে কি থাকে? উরস। উরস কি থাকে? ওই যে ওরস করে না, উরস, এই ওরস থাকে। এরপরে দেয় নাই মশারি, সারা রাত্র মশায় কামড়াইল, উপর থেকে নিচের থেকে সার পোকায় কামড়াইল। মেজবানরা সকালে জিগায় না, ভদ্রলোকেরা যে মেহমানকে জিজ্ঞেস করে ভাই কেমন কাটলো রাত্রে কোনো কষ্ট হয় নাই তো? এ আমি যখন আসলাম সবাই জিজ্ঞেস হুজুর কোন কষ্ট হয় নাই তো? কষ্ট তো আমি বুঝি কেমন কষ্ট হয়েছে, যাই হোক না কোনো কষ্ট হয় নাই, কষ্ট হয় নাই। ওই মেজবান জিজ্ঞেস করলো সকাল বাবা ভাই কোনো কষ্ট হয়েছে কি? না তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরত। আমাদের অবস্থা ওরকম। আজকে সারা দুনিয়াতে আমার ভাইরা যেদিক তাকাইবা সেদিক দেখবা গোটা দুনিয়ার কাফের ঘুরে একাত্র হয়েছে, কিভাবে একটার পর একটা মুসলিম দেশকে ধ্বংস করা যায়। একটা মুসলিম দেশ যদি শক্তিশালী হয় তারে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা এক হয়ে নেমেছে, ঠিক কিনা? এখন পাকিস্তানের হামলা শুরু হয়েছে, গতকালকে হামলা করে 40 জন লোককে মেরে ফেলেছে, দেখেন নাই? ড্রোন হামলা করেছে, ওই যে মানুষ্যবিহীন বিমান হামলা করে পাকিস্তানের ভিতরে আমেরিকা 40টা তাজা প্রাণকে হত্যা করে ফেলল, আরো প্রায় 200 লোকদেরকে আহত করল। এরকম ভাবে আগেও হত্যা করেছে, ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করল, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে। আমার ভাইয়েরা মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলিম শিশুরা যখন স্কুলে যায় বুকের তাজা রক্তটা ওরা বুটের গুলে দিয়ে বুলেট দিয়ে ওরা ধ্বংস করে দেয়। আমার ভাইরা ফিলিস্তিনের দিকে তাকাও, কাশ্মীরের দিকে তাকাও, ইরাকের দিকে তাকাও, ইরাকে হামলা করার পূর্বে বুশ প্রশাসন জাতিসংঘ নামক ইহুদি খ্রিস্টানদের সংঘ ওই অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করল, এরপরে বোমা মেরে লক্ষ লক্ষ মুসলিমদের হত্যা করল। আফগানিস্তানে একই অবস্থা, আফগানিস্তানে মুসলমানদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কাশ্মীরি বাবনদের অবস্থা একই, ওই মুসলিমদেরকে গুয়ান্তানামো বে নামক কারাগারে নিয়ে উলঙ্গ করে ওরা একটার উপর একটা পিরামিড তৈরি করেছে। মুসলমানরা যখন নির্যাতন সহ্য করতে না পেরে পানি পানি বলে চিৎকার মেরেছে, ওই ইহুদি খ্রিস্টানদের সৈনিকেরা ওদের মুখের ভিতরে পেশাব করে দিয়েছে। আমার ভাইয়েরা কোরআনুল করিমের গায়ে কুরুশেকে দিয়েছে, কোরআন শরীফকে পায়খানায় ছুঁড়ে মেরেছে, কোরআনের পাতা ছিঁড়ে বিক্ষিপ্ত করে তারপরে তারা নাচ গান করেছে। এইভাবে তারা চক্রান্ত করল এবং অপমান করল কোরআনকে। কাশ্মীরি বামনদেরকে হত্যা করা হচ্ছে, এইভাবে সারা দুনিয়াতে একদিকে ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে মুসলিমদের হত্যা করছে, আর একদিকে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য ভিতরে ভিতরে ওরস তৈরি করেছে। কি তৈরি করেছে? এই ওরস তৈরি করেছে আমেরিকা ইহুদি খ্রিস্টানরা। ওরা একদল আলেমকে ছেড়ে দিয়েছে এই মিথ্যা কাহিনী বলার জন্য, মিথ্যা গজল পরিবেশন করার জন্য, মিথ্যা ওয়াজ করার জন্য। আল্লাহর নবীও সাবধান করেছেন, ইয়াকুন ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেছেন, ও আমার উম্মতরা শুনো, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে অসংখ্য দাজ্জাল বের হবে। আসল দাজ্জাল যেটা আসবে কানা দাজ্জাল, ওর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অনেক আলেম দাজ্জাল তৈরি হবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, যারা তোমাদের কাছে হাদিস তৈরি করে বলবে, জাল হাদিস, মিথ্যা হাদিস, ভুয়া হাদিস, তাফসীরের নামে কাহিনী বলবে যার কোনো ভিত্তি নাই। ও আমার ভাইয়েরা, ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন কাহিনী তৈরি করবে যা তোমরা কোনোদিন শুনো নাই, তোমার বাপ দাদাও শুনে নাই। জাল হাদিস তৈরি করে বলবে, আল্লাহ বলছেন ফাইয়াকুমাইয়াহুম, খবরদার তোমরা ওদের থেকে দূরে থাকো, ওদেরকে তোমাদের থেকে দূরে রাখো যাতে তোমাদেরকে তারা গোমরাহ করতে না পারে। আল্লাহর নবী সাবধান করেছেন, ঠিক বর্তমানে তা আছে। এই বইতে এক জায়গায় লেখছে, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা কিছুই লাগে না। দলিল পেশ করছে, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করছে, কি করবেন? সূরা হিজরের 99 নম্বর আয়াতে দলিল পেশ করেছে যে ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একিন আসা পর্যন্ত ইবাদত করো, একিন আসলে আর ইবাদত লাগবে না। ও আমার ভাইয়েরা, এই আয়াতের অর্থ আল্লাহর নবী কি ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর নবী কি ব্যাখ্যা দিয়েছেন তাফসীরে ইবনে কাসির খুলে দেখো, পরিষ্কার লেখা আছে, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনাল মাউত, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। আর এই পেশাব লেখছে এখানে, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে, মারিফাত হাসিল হয়ে গেলে, আল্লাহর সঙ্গে মিশে গেলে নামাজ রোজা কিছুই লাগে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে দেখো সারা জীবন মসজিদে নামাজ পড়লেন, এরপরে মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই, এই সময় তিনি উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন, একবার দুইবার নয় চার চারবার বেহুশ হয়ে পড়লেন। পঞ্চমবারে বললেন মরু আবা বকরি ইউসাল্লি বিন্নাস, ও আমার উম্মতরা সাহাবীরা তোমরা আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। আমার ভাইয়েরা আল্লাহর নবী এরপরে একটু সুস্থ হলেন, উযু করলেন, দুইজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আব্বাস আর এক পাশে আলী অথবা বেলাল, দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে জামাতে অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন। বুখারী শরীফে হাদিস রয়েছে ওয়ারাজালাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিচের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কোরআন বলছে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিচের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে পা হেচড়াতে হেচড়াতে মসজিদে জামাতে নামাজ পড়ছেন। এরপরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে পরে মারিফাত হাসিল হলে পরে নামাজ রোজা লাগে না, এগুলো পীর না শয়তান, আল্লাহর ওলি শয়তানের ওলি। আমার ভাইরা পরিষ্কার ওলি ঠিকই আছে, কার ওলি? ইহুদি খ্রিস্টানদের দালাল এই লোকগুলো মাঠে নেমে আজকে কোরআন শরীফকে খাস বানিয়ে দিয়েছে, মিলাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কোরআনের আসল তাৎপর্য বাদ দিয়ে এখন খালি পীরের কাহিনী আর পীরের যত গল্প কাহিনী আছে এইগুলো ওয়াজ চলে, ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে কোরআনুল করিমকে বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হবে, সমাজ গড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন ব্যবস্থা চালু না হবে অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবা না। হুজুর আমরা অর্ধেক তো মানি, অর্ধেক নইলে মানি না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আদালতে মানি না, এত যে কি হইল? ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনার বাড়িতে মেহমান গেল, মেহমান গিয়ে অর্ধেক ঢুকলো ভিতরে অর্ধেক বাইরে, আপনি কি কইবেন? এবার ঢুকলে পুরো ঢুকনে বাইরে, ঠিক কিনা? তোমার বাড়িতে যেমন অর্ধেক ঢুকলে চলে না পুরা ঢুকতে হবে, ঠিক তেমনি ভাবে ইসলামে অর্ধেক ঢুকলে চলবে না পুরা ঢুকতে হবে। ও দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্ধেক মুসলিম হলে চলবে না। কোরআন বলছে আফাতুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাযি, তোমরা কি তাহলে কিতাবের কিছু অংশ মানবে আর কিছু মানবে না? আল্লাহ তাআলা বলছেন এমনটা যদি করো তাহলে দুনিয়াতেও তোমাদেরকে কঠিন শাস্তি দিব আর পরকালেও তোমাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভাইরা, সেজন্য আজকে চতুর্দিকে মার খাচ্ছি। নতুবা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদারগণ তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, ইন কুনতুম মুমিনিন, যদি কি হতে পারো মমিন হতে পারো, মমিন হতে হবে, এই শিরিক যুক্ত না, সম্পূর্ণ শিরিক আর বেদাত বাদ দিয়ে আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক তাওহীদ ভিত্তিকে মানে অর্জন করো। জেনে রাখবে তোমার যুগে যেমন কাফেররা আছে নবীর যুগেও কাফের ছিল, তোমার যুগে ইহুদি খ্রিস্টান আছে নবীর যুগে ইহুদি খ্রিস্টান ছিল, তখন মুসলমান ছিল কম ওরা ছিল বেশি, আল্লাহ তারা তখন সাহায্য করেছেন কিনা? ইতিহাস পড়ো, আল্লাহর নবী তবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, মসজিদ নববীতে নাম নিচ্ছেন, তবুকের যুদ্ধ হবে, তৎকালীন সুপার পাওয়ার রোমের বিরুদ্ধে লড়াই হবে, এই সময় দলে দলে সাহাবায়ে কেরাম নাম উল্লেখ নাম লেখাচ্ছেন, এর মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে নিয়ে হাজির করে বলল ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার এই যুদ্ধে যাওয়ার মতো আমার স্বামী আগে আগে শহীদ হয়ে গেছে, ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গেছে, এই যুদ্ধে যাওয়ার মতো আমার পরিবার থেকে আর তো কেউ নাই, আমার এই দুধের সন্তানটাকে আপনি কবুল করেন, আমি কবুল দান করলাম। আল্লাহর নবী বলল আমার মহিলা সাহাবী আমি তো যুদ্ধের জন্য নাম নিচ্ছি, তোমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, আঢাল ঘোরাতে পারবে না, এই বাচ্চাটাকে নিয়ে করবটা কি? আমি তো বাচ্চাদের খেলার জন্য নাম চাচ্ছি না। মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, আমি তো এটা জানি ঠিকই, কিন্তু এটাও জানি আমার ছেলে ঢাল ঘোরাতে না পারলেও ঢাল খেতেও তো পারবে, তীর তরবারি চালাতে না পারলেও তীর তরবারি খেতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আপনার সামনে আমার সন্তানটাকে ঢাল স্বরূপ পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ মোবারক রক্ষা হবে, আমি সেজন্য দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামদের মহাব্বত, ঈমান। ও জামানে মে মুআজ্জাদ থে আমলে কুরআন হো কর আর তুম জলিল ও খার হয়ে তারকে কুরআন হো কর। এই মজলিসে ওই সময়ের রোমের গোয়েন্দারা ছিল, রোমের গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, খবরদার, মুসলিম সেনাদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ বিজয় লাভ করার স্বপ্ন দেখার কোন দরকার নাই। রোমের সম্রাট জিজ্ঞেস করল, ব্যাপার কি, ওদের কি সৈন্য সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি? গোয়েন্দারা বলল, না, সৈন্য ওদের কম। বলে, তাহলে কি ওদের অস্ত্র বেশি? কয় না, অস্ত্র ওদের কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? কয় না, ওদের জীর্ণ শীর্ণ শরীর। তাহলে রোম সম্রাট বলল, ভয় দেখাচ্ছ কেন? সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, গায়ে শক্তি আমার সৈনিকদের বেশি, কেন ভয় দেখাচ্ছ? তখন গোয়েন্দারা বলল, অগো রোমের সম্রাট, শুনে রেখো, তোমার অস্ত্রবল বেশি হতে পারে, জনবল বেশি হতে পারে, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে মুসলিমদের কেন দুরবস্থা আমাদেরকে মনে রাখতে হবে। মুসলিমরা এই জনগোষ্ঠীকে ভয় করে না, আজকে অনেকেই ভয় পায়, কেউ চিন্তা করে কোরআনের পুরো কথা বললে মুশকিল আছে, জেলে যাইতে হইবে, শাস্তি ভোগ করতে হবে, মার খেতে হবে। তাছাড়া আমাদের কি আছে? ভারতের 15 লক্ষ সৈন্য আছে, আমেরিকার হা লক্ষ লক্ষ মেরিন সৈন্য আছে, ওদের কাছে বোমা আছে। ও মুসলমান জাতি, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? অস্ত্রবল বেশি ছিল না কম ছিল? আল্লাহ বলছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আমি বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছি, কার হুকুমে, কার সাহায্য? আল্লাহ বলছেন, ভয় করো না, দালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের একজন মাওলা আছে, তার নাম কি? এই ইলেকশন আসছে না, দেখবেন যে কি মিছিল দেয়, কয় যে কি আছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র। এই লোকগুলো বলে কি, এই লোকগুলো মিছিল দেওয়ার সময় বলে, এই লোকগুলো বলবে কি, নেতা আছে? নেতা বলতেছিলাম, নেতা আছে? তো একজন বলে, হ্যাঁ আছে, অমুক নেতা তুরাবালি। হ্যাঁ, কোন সে ঢাকায় মুসলমান করেছে, কোন সে নেতা তুরাবালি, কোন সে নেতা, এই সমস্ত মিছিল দেয়। ও আমার ভাইয়েরা, আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন, দুনিয়ায় যদি কোন প্রধানমন্ত্রী তাকে একটু মাথায় হাত বুলে দেয়, যা তোর পক্ষে আমি আছি, সে আর মানুষকে মানুষ বলবে? এলাকায় সে 83 রাজত্ব কায়েম করবে। আল্লাহ তারা বলছেন, যা, ذَلِكَ بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكَافِرِينَ لَا مَوْلَى لَهُمْ। ও মুসলমানরা জেনে রাখো, বুশের কোন মাওলা নাই, ওবামার কোন মাওলা নাই, ব্রিটিশদের কোন মাওলা নাই, ইহুদিদের কোন মাওলা নাই, খ্রিস্টানদের মাওলা নাই, মুমিনদের কে আছে? আল্লাহ। আল্লাহ ওদের কোন মাওলা নাই, ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোন মাওলা নাই। মুমিনদের মাওলা কে? ওই আল্লাহর সাথে দুস্তি করতে হবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, ইহুদি খ্রিস্টানদের সাহায্য নেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না, তোমাদের মধ্যে যারাই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে সে নিজেই ওদের মধ্যে একজন গণ্য হবে। তাই হয়েছে পারভেজ মোশাররফরা হামিদ কারজাইরা ইহুদি খ্রিস্টানদের পা তারা গোলামি করেছে, এরপরে তাদেরকে ওরা ছুলে ফেলে দিয়েছে। আরব বিশ্বের নেতাগুলো সেই কাজ করেছে। আল্লাহ তাআলা কোরআন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, না তুমি ইহুদি খ্রিস্টানদেরকে যত সন্তুষ্ট করতে চাও, ওদের যত গোলামি করো, ওদের পা তারা গোলাম হতে পারো, ওরা তোমাদের তোমার সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ওদের ধর্ম গ্রহণ না করবে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, এরপরও মুসলিম দেশের শাসকগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামি করে ধরেছে, যার কারণে ইহুদি খ্রিস্টানরা যারে মনে চায় তারে উঠায়, যারে মনে চায় তারে ফালায়, আর মুসলমানদেরকে ওদের ফুটবলে পরিণত করেছে কিনা। আমার ভাইয়েরা, এই সব ইসের থেকে উত্তরণ হতে হলে, মুক্তি পেতে হলে আমাদেরকে আবার আসতে হবে এক কোরআনের পথে, ফের তুচ্ছে এক বার কে নিয়ে হে জাহাঁ কি রাহবরি উঠ খোদা কে নাম লেকার ফের আলম্বর দারেওয়ান, আবার তোমাকে সেই খালিদ বিন ওলিদ মোহাম্মদ বিন কাসেম সালাহউদ্দিন আইয়ুবের মতো যুবক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, যেভাবে তারা কাজ করেছেন তোমাদের সেভাবে নামতে হবে ময়দানে। কাজ করবো কার জন্য? এরকম নামলে তাদেরকে আল্লাহ সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস কাহিনী বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সন্ধান পেয়ে গেলেন, এবারে নমরুদের গোষ্ঠীকেও শিক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস এবারে চিন্তা করলেন কেমনে শিক্ষা দেই, মূর্তি পূজার সময় আসলো, লোকেরা মূর্তি পূজা দিয়ে চলে গেল, উনি কুড়াল একটা নিয়ে ঢুকলেন, মূর্তির সামনে দেখেন অনেক দামি খাবার। হিন্দুরা দেখেন না গণেশ পূজার সামনে কেমনে খাবার দেয়, কি দামি দামি লাড্ডু খাবার দেয়। উনি গিয়ে দেখলেন যে রাজকীয় মূর্তিখানার সামনে অনেক খাবার আছে, গিয়া বলেন আল্লাহ তাকুল খা খা খা, খায় না, মারলো থাপ্পর, থাপ্পর মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়, পাইল নিজে ব্যথা, এবার রাগ ভালো করে উঠলো, কুড়াল হাতে নিল, এবারে কুড়াল দিয়ে এক একটা বাড়ি মারে, আর এক একটার মাথা ভাঙ্গে, পা ভাঙ্গে, হাত ভাঙ্গে, চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লটকিয়ে উনি ভেঙে পড়লেন। লোকেরা আবার পূজার মেলা শেষ করে পূজা দিতে আসলো, পূজা দিতে গিয়ে ঢুকে দেখে সর্বনাশ, কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, যুদ্ধ বিগ্রহ হল না, সিরার হল না, কে মূর্তিগুলোর হাত পা ভেঙে চুরমার করে ফেলল। এই জন্য সরাসরি নমরুদের কাছে চলে গেল, নমরুদ খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসলো। তাফসিরে লেখে নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করল, এরপরে প্রথম যে কথা সে বলল তা ছিল হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় কি এমন কোন যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তির সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন? আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনো, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইনশাআল্লাহ আবার যুবকরা কোরআনের পথে ফিরে আসছে। আমি দেখেছি, আমি সেদিন কালকে খুলনা যাচ্ছি, আগামীকাল খুলনা আমার প্রোগ্রাম শহর একেবারে, যে খুলনা বান্দরগাছি, খুলনা যশোর সাতক্ষীরা, এখানে যখন প্রোগ্রামে যাই ইউনিভার্সিটি কলেজের হাজার হাজার ছেলেরা জড়ো হয়, আমি কথা বলতে পারি না, ওরা স্লোগান দিতেই থাকে, নাড়ায় থাকবে, আমি বলি বড় জোরে দাও, কারণ হচ্ছে এই যত স্লোগান দিব তত ইমানি জজবা বাড়বে। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা খেয়াল করো, নমরুদ কেন প্রশ্ন করল, এইখানে কোন যুবক আছে কি, কেন যুবকের প্রশ্ন আসলো? নমরুদ এমনি দুনিয়ার জ্ঞানে বিচক্ষণ ছিল, নমরুদ বুঝতে পেরেছে কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, কোন মারামারি হয় নাই, যুদ্ধ বিগ্রহ হয় নাই, এই মূর্তিগুলোর হাত পা ভেঙে ফেলল, নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা এই মূর্তির সমাজকে পরিবর্তন করে অন্য সমাজ গঠন করার জন্য, এই সমাজ সংস্কার করার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য দিন বদলের পালা, দিন বদলের শুরু হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম চিন্তা ভাবনা কোন বুড়া মানুষের মাথায় ঢুকে না, ঢুকে কার মাথায়? যুবকের মাথায়। সেজন্য সে প্রশ্ন করলো এলাকায় কোন যুবক আছে কি, তার প্রশ্ন ঠিকই ছিল, ঠিক কিনা? এবার লোকেরা বলল হা হা, কোরআনে আসছে সামিনা ফাতায়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবক সম্পর্কে জানি যেই যুবক এই মূর্তিগুলোকে সোনা জোরে দেখে না, মূর্তিগুলোকে ভালোবাসে না, মূর্তির সমালোচনা করে, সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। এবার ইব্রাহিমকে ধরে আনা হল, লোকেরা একদিকে সামরিক শক্তি, জনশক্তি, রাজনৈতিক শক্তি সব একদিকে দাঁড়িয়ে আছে, আর একদিকে মোমিন দাঁড়িয়ে আছে। ও আমার যুবক ভাইয়েরা, গোটা সমাজ যদি শিরকে আর বিদআতে লিপ্ত হয়ে যায়, তুমি একা তাওহীদের পক্ষে দাঁড়িয়ে যাও, গোটা শয়তানগুলো সব ফেরাউনের গোষ্ঠী নমরুদের গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, তাওহীদের বিজয় অবশ্যই আসবে। ইব্রাহিম সেই শিক্ষা দিয়েছেন, কোরআন বলছে ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, আল্লাহ বলছেন ইব্রাহিম একা একটা উম্মা একটা জাতি, কেমনে জাতি হল, একদিকে সব কুফফার বাহিনী আর একদিকে এক ব্যক্তি, এক ব্যক্তিকে জাতি কেন বলল, কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত যত লোক তাওহীদের পক্ষে কথা বলবে, অন্যের বিরুদ্ধে কথা বলবে, মূর্তির বিরুদ্ধে কথা বলবে, তাদের সমস্ত লোকদের প্রতিনিধি একদিকে ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, ইব্রাহিমের সঙ্গে কিয়ামত পর্যন্ত আনিওয়ালা সমস্ত তাওহীদবাদী মুমিনরা আছে। সেই জন্য আল্লাহ এক ইব্রাহিমকে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিমকে জিজ্ঞেস করো তুমি কেন কষ্ট করলা, ইব্রাহিম বলেন না আমি তো করি নাই, বাল ফালাহুম কাবীরহুম হাযা, ওই যে বড়টাই করেছে ওকে ধরো, ওকে জিজ্ঞেস করো। ওরা বলল আরে ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তি কথা বলতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। উনি বলে আমি এইটাই চাচ্ছি, ভালো করে বুঝো শোনো তাহলে, আমার কম কেন তোমরা পূজা করছো এমন এক জিনিসের যে নিজেকে রক্ষা করতে পারে না, ওর হাত ভাঙলে পা বাংলে মাথা বাংলে ল্যাস বাংলে কিছু করতে পারে না, দশটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে আর দুইটা হাত দিয়ে ভাঙ্গে চুরমার করলাম তারপরও কিছু করতে পারলো না, ওর সামনের থেকে খাবার চুরি করলে রক্ষা করতে পারে না, মাছিতে নাই মশায় নাই, ওর ল্যাংটা করে ওর দামি শাড়িটা চুরি করে নিয়ে যায়, এই কয়েকদিন আগে ঢাকায় একের পর এক মন্দিরে চুরি হতে লাগলো, স্বর্ণ অলঙ্কার গুলো চুরি করে নিয়ে যায়, ওই মূর্তি রক্ষা করতে পারে না, এই দেবদেবী পূজা কেন করছো? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কোরআন বলছে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো ওরা একটা মাছিও তৈরি করতে পারে না, মাছি যদি সামনেতে খাবার নিয়ে যায় তাও রক্ষা করতে পারে না। ও মুসলমান, মক্কার মূর্তি পূজা যেমন মূর্তি পূজা করত, তুমিও যদি এরকম কোন মানুষ পূজা করে থাকো আজকে তওবা করো, এক আল্লাহকে ডাক দাও, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিবিল্লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিব, কোন ভায়া লাগবে না, কোন মাধ্যম লাগবে না। আল্লাহ তার সরাসরি শোনেন কিনা, নাকি কয়ে যে ওই যে বেশি পাপ করে আমরা শুনতে চায় না, এক ভুয়ো কথা সব, নিজেদের হালুয়া রুটির জন্য, নিজেদের খানকার জন্য, নিজেদের দরবার জমা করার জন্য একটা ব্যবসা তৈরি করেছে। বাংলাদেশ এখন সবচেয়ে বড় ব্যবসা পীর ব্যবসা, ঠিক কিনা? একজন কোন রকম পীর হইতে পারলে এরপরে তার ছেলেরা হয় শাহজাদা শাহসাব, বড় ছেলে শাহসাব, তারপরে গদ্দি নাসিন, ওনার গদ্দি আছে, সেই গদ্দিতে নাসিন আছে, এইরকম পর্যায় করে চলতে থাকে। ও আমার ভাইয়েরা, এই পীর মুরিদের ইসলাম, এই খাজা বাবার ইসলাম, খাজা বাবার ইসলাম আল্লাহর নবীর ইসলাম না, আল্লাহর নবীর ইসলামে আর কোন দল নাই, একটা দল, তার নাম কি? ইসলাম। এই ইসলাম ধরতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই দাঁড়িয়ে গেলেন, তাওহীদের দাওয়াত দিলেন, শেষ পর্যন্ত নমরুদের গোষ্ঠী করলো কি, ইব্রাহিমকে আগুনের নিক্ষেপ করার চক্রান্ত করতে লাগলো, আল্লাহর ফেরেশতারা এক একজন ইব্রাহিমের কাছে আসতে লাগলো, বলল ইব্রাহিম, জিব্রাইল বলল একটু বলো, আমি পাখা দিয়ে আঘাত করে ওদেরকে উল্টাইয়া দিয়ে জনমের তার বিদায় করে দেই, ইসরাফিল বলল আমি সিংহের ফুর একটা খালি কোনা ছেড়ে দেই, সব উড়াইয়া কোথায় নিয়ে যাবে খবর থাকবে না, এর মিকাইল বললাম একটু বৃষ্টি দিয়ে দেই, কয় না তোমাদের জন্য আমি বিপদের সম্মুখীন হচ্ছি না, আমি তো যে আল্লাহর পক্ষে দাওয়াত দিচ্ছি সেই আল্লাহর সাহায্য কামনা করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত, সে পর্যন্ত তুমি লড়াই করেছ, এখন তোমার ক্ষমতা যেইখানে শেষ হলো আমার ক্ষমতা সেইখান থেকে শুরু হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ও আমার ভাইয়ের আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, ওই আল্লাহ তারা এখন বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সমস্ত পারমাণবিক বোমা অন্য ক্ষেপণাস্ত্র তথা সবগুলো ঠান্ডা করে দিতে পারেন কিনা? আজ ভিজো করে ইব্রাহিম কাই মা পয়দা, আগ করে শক্তি হয় আন্দাজে গুলিস্তা পয়দা। কিন্তু ব্যাপারটা কি আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি না? আল্লাহ বুড়ো হয় নাই, আল্লাহ দুর্বল হন নাই। লা নিদাওয়ালা দিদাওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিউন রাব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা ইন শীতা মিনাল খাওফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। মুসার কাহিনী একরকম, সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, কোথায় যাব? আল্লাহকে এবার তোমার ক্ষমতা শাস লাঠি মারো, লাঠি মারলো সঙ্গে সঙ্গে নদীর রাস্তা হয়ে গেল, ওরা পার হয়ে গেল, ফেরাউনরা ডুবে মরে গেল। ও মুসলমান জাতি, সেই মুসার মত তাওহীদের ঈমান নিয়ে আর লাঠি নিয়ে ময়দানে নামতে পারো? ওদের কাছে ট্যাঙ্ক আছে, বিমান আছে, ড্রোন আছে, তোমার যারা বাস আছে বাস নিয়ে যদি ময়দানে নামতে পারো? যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য নীল নদের রাস্তা করে দিয়েছেন, সে আল্লাহ তোমার জন্য আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিতে পারেন, যা দিয়ে তোমরা হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করতে পারবে, ঠিক কিনা? বেসলে কালিম হো আগার মার কা আজমা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাংলা তাখাব। ও মুসলমান জাতি, যদি তোমরা মুসার মতো লাঠি নিয়ে আবার ময়দান অবতীর্ণ হতে পারো, যে আল্লাহ মুসাকে সাহায্য করেছিলেন, সে আল্লাহ জীবিত আছে কিনা? ইউসুফ আলাইহিসসালামের কাহিনীও পড়ো, তিনি যখন সাতটা দরজা বন্ধ করে মাঝখানে তাকে ছাতলার উপরে নিয়ে দরজা বন্ধ করে জোলাইখা বলল হাই তালাক আসো অপকর্মের দাওয়াত দিল, ইউসুফ কি বসে বসে দোয়া করেছিলেন, তসবি করেছিলেন, খতমে খাজে গান, খতমে নারিয়া, কত খতম মারে সব বেদাত? আল্লাহর নবী সাহাবিরা ওই খতমে খাজা গান পড়েন নাই, খতমে নারিয়া পড়েন নাই, আল্লাহর নবীর অজিফা যা আছে ওইরকম পড়বা? এগুলো বানানো সমস্ত যত বেদাতি তরিকা আছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি করলেন দেখো, তিনি চিন্তা করলেন আমি বসে থাকলে চলবে না, এইখান থেকে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, এরপরে আমার ক্ষমতা নাই। আল্লাহর নিয়ম হল বান্দার ক্ষমতা যে পর্যন্ত আছে, বান্দার ক্ষমতা চেষ্টা যা আছে সব যদি ব্যয় করে তারপরে আল্লাহ সাহায্য করেন। এই জন্য ইউসুফ যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ বললেন ইউসুফ রে তোর ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার, তাই এসেছ, এখন তোমার ক্ষমতা শেষ, আমার সাহায্য শুরু। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা দরজা পুরা খুলে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে হত্যা করার জন্য কুফফাররা ঘেরাও করে আছে, নবীজি বসে থাকেন নাই, নবীজি উঠলেন আলীকে বললেন এখানে শুয়ে থাকো, আমি বের হচ্ছি, দুলা মারলেন বের হলেন, আল্লাহ তাআলা রাস্তা খুলে দিলেন। এরপরে নবী পাহাড়ে চড়লেন, পাহাড় আল্লাহ আমি সেই পাহাড়ে গিয়েছি জাবালে সুর, যেখানে আত্মগোপন করেছিলেন নবীজি হিজরতের আগে, একটা পাহাড় ডিঙ্গে আর একটা পাহাড়, আমি যখন উপরে চড়লাম ঠান্ডা বাতাস অনুভব করলাম এত উঁচুতে, ওই সময় আমি যুবক ছিলাম তখন উঠেছি, এখন আর ওঠার মতো সাহস হয় না। ও আমার ভাইয়েরা, ওই পাহাড়ে আল্লাহ নবী গেলেন, তারপরে আল্লাহ সাহায্য করেছেন, কেন পাহাড়ে যেতে হলো? নবী তো আগেই সাহায্য পাইতে পারতেন, আল্লাহ আগে সাহায্য করতে পারতেন, তা করেন নাই, নবী ওই পাহাড়ে গেলেন, এরপরে আত্মগোপন করলেন, তারপরে কবুতর আর মাকড়সার জ্বালা দিয়ে সাহায্য করলেন। আল্লাহ তাআলা বলেন আমিও তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের সবকিছু মাকড়সার জাল দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে সেই রকম মুমিন তো হতে হবে, ফেরত তুজে একবার করনি হে জাহা কি রাহবরি উঠ খোদা কে নাম লেকর ফির আলম বরদারেবান। তোমার সামনে বাধা আসবে, ওই বাধার পাহাড় ডিঙ্গে যেতে হবে, তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরা আয়ো কাব ইয়াত চলতি হে তুজে উঁচা উড়ানে কে নিয়ে। ও যুবকেরা, তোমরা হলা ঊর্ধ্বগগনের বাজ পাখির মতো, যেই পাখি ঝড় হাওয়া থেকে ভয় পায় না, বাতাস থেকে ভয় পায় না, বরং সে আরো উপরে উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে তোমাকেও মনে রাখতে হবে, তোমাকে যত ভয় দেখাবে, সাহাবায়ে কেরামদের কুফফাররা যত ভয় দেখাইছে তারা আরো খুশিতে আত্মহারা হয়েছেন। এই তো আমাদের আল্লাহর কাছে জান দেওয়ার সুযোগ এসে গেছে, আল্লাহ তাআলা মুমিনদের জান মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? সূরা তওবা 111 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এই পর্যন্ত সবাই পড়ে পড়ে নিজের দলে নিয়ে যায়, অবেরা কোরআনকে বিকৃত করিস না, নিজে গোমরা হয়েছ, আর একজন গোমরা করবি না, আয়াত পুরো পড়বি, আয়াতে কি লেখা আছে পরিষ্কার, আয়াত শেষ হয় নাই। এরপর আয়াতের অংশ হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরপর আল্লাহ বলছেন আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে, নিহত হবে, হত্যা করবে আর নিহত হবে। এই লোকদের থেকে আল্লাহ তাআলা জান মাল ক্রয় করেছেন। ওয়াদান আলাইহি কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল লাযী বায়আতুম বি ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন মুমিনদের জানমাল ক্রয় করেছেন ঠিক জান্নাতের বিনিময়ে, ওই মুমিনরা আল্লাহর রাস্তায় লড়াই করবে। আমার সাহাবীরা উহুদের যুদ্ধ চলছে, আল্লাহর নবীর একজন সাহাবী, যুবক সাহাবী, তরুণ সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার বাহু, এই আমার চেহারা, যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন সুদা জান্নাতে চলে যাইবা, তোমার কোনো হিসাব নাই, গোসল নাই, তুমি যে অবস্থায় মরবে সে অবস্থায় কবর দেওয়া হবে, সেই অবস্থায় তোমাকে হাশর উঠবে, জান্নাতে চলে যাইবা। আল্লাহর নবীর সাহাবী বলেন বাহবা এত সহজ? এই বলে তিনি খেজুর বের করলেন, কয়েকটা খেজুর খেয়ে এরপরে চিন্তা করলেন এতগুলো খেজুর খেতে গেলে আমার দেরি হয়ে যাবে, ছুঁড়ে মারলেন তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লেন। ওহুদের যুদ্ধের ময়দানে ম্যাপ যেরকম চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায়, ওই তরুণ সাহাবি কুফফারদের মধ্যে ঢুকে গেলেন, তরবারি দিয়ে কুফফারদেরকে পরিষ্কার করতে লাগলেন। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও সাহাবি আমাদের দলের ভিতরে চলে আসো, একা কেন বিচ্ছিন্ন হয়ে গেল? ফিরে তাকালো, পুরা চেহারা রক্তাক্ত হয়ে আছে, এর মধ্যে ঠোঁটে হাসি, বলছো আমার সাহাবিরা আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি ওহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে পাচ্ছি। আমার ভাইয়েরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। সাহাবাদের ইতিহাস পড়ো, আল্লাহর নবী যুদ্ধের আগের রাত্রে বললেন খয়বরের যুদ্ধের আগের রাত্রে, কালকে আমি তরবারি, কালকে আমি ঝান্ডা এমন এক ব্যক্তির কাছে দিব যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, সেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। সাহাবাকে প্রত্যেকে আশা করলেন, অমর বলেন আমি রাত্রভর দোয়া করলাম যেন সকাল বেলা আমার নামটা চলে আসে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া পিছনে ঘুরে বললেন আলী কোথায়? ও আমার ভাইয়েরা বুঝতে পারলাম ওই লোকটা আলী। আলী অসুস্থ ছিল, চোখে চোখ উঠেছিল, সাহাবীরা বললো ইয়া রাসূল আলী আসতে পারে নাই, চোখ উঠেছে, বলে আলীকে ডাক দাও। আল্লাহর নবী এবারে ঠোঁটের থেকে কিছু লালা চোখে লাগাই দিল, ভালো হয়ে গেল। আল্লাহর নবী ঝান্ডা দিল, খয়বরের যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে আলীর ঢাল ভেঙে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলাহু খয়বরের দুর্গের লোহার গেটটাকে থাবা দিয়ে ধরে তা দিয়ে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধের পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল নাকি ভেঙে গিয়েছিল, কেমনে যুদ্ধ করলা? ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ঢাল ভেঙে গিয়েছিল আমি যখন খয়বরের দুর্গটাকে থাবা দিয়ে নিয়ে ঢাল বানিয়ে যুদ্ধ করেছি। আল্লাহ রাসূল বলে একটু উঠাও দেখি। আল্লাহর নবীর হুকুম পেয়ে আলী এবারে বাম হাত দিয়ে আগের মতো থাবা মারলো, দেখে কাজ হয় না, এবারে ডান হাত দিয়ে চেষ্টা করলো, কাজ হয় না, দুই হাত দিয়ে উঠাবার চেষ্টা করলো, পারছেন না, লজ্জা পেলেন। আল্লাহ রাসূল বলেন লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, আসলে তুমি তখন যে থাবা মেরেছিলে, থাবা মেরেছিলে তুমি, সাহায্য করেছেন কে? ও মুমিনরা, তোমরাও এখন যদি সেরকম তৈরি হতে পারো, এই আল্লাহ তাআলা যেমন বদরে সাহায্য করেছেন এখন সাহায্য করতে পারেন কিনা? এই জন্য একটু তৈরি হতে হবে। এই জিমান ও মুসলমান আমার দেশে বুজুর্গ কারে কয়, কামাগ বুজুর্গ হুজুর এত পিছিয়ে, এত বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায়। আরে বেটা, আল্লাহ নবীর চেয়ে বেশি বুজুর্গ, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধে কমান্ডার চিফ করছিলেন, আল্লাহ নবীর চেহারা তোমার পীরের চেয়ে চেহারা সুন্দর ছিল, আল্লাহর নবী আল্লাহর কাছে বুজুর্গ বড় ছিলেন, কোরআন নাযিল হচ্ছে, আল্লাহ নবী মুখস্থ করছেন ঠোঁট নাড়াচাড়া করে, আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাক লিতাজলাবি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে জমা করে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। নবী যখন তাহাজ্জুদ করছেন আল্লাহকে কিছুক্ষণ ঘুমান, নবী যখন মসজিদে বসে কথা বলছেন নবীর আওয়াজের চেয়ে একটু জোরে কথা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আয়াত হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ইমানদারগণ খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবে না, এমনটা যদি করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছেন, ওহুদের ময়দানে যখন লোহার টুপি ঢেঙ্গে মাথায় ঢুকি টুপি ঢুকে গেল গালের ভিতরে, দাঁত পড়ে গেল, এই সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন না? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। ফিরায় নাই, কেন ফিরায় নাই? শিক্ষা দিল যাতে করে কোন পীর বুজুর্গ হলি বলতে না পারে আমাদেরকে যুদ্ধ করার দরকার, আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলব। সেই জন্য আল্লাহ তাআলা নবীকে দিয়ে আল্লাহ তাআলা দান্দান শহীদ করালেন, যুদ্ধ করালেন, লোহার পোশাক পরলেন, লোহার টুপি বললেন, তরবারি চালাইলেন। ও আমার ভাই, আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাইবা অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, তাদের প্রতি কঠিন দুর্ভিক্ষ, কঠিন ভূমিকম্পের মতো শত্রুদের হামলা এসেছিল। এমনকি স্বয়ং রসুল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? এইরকম কঠিন পরিস্থিতির মোকাবেলায় করেছেন আল্লাহ নবী, বিপদে পড়েছেন কিনা, এই কষ্ট করেছেন, এই জন্য তোমাদেরকে মনে করতে হবে, এরকম কাজ করতে হবে। আল্লাহ বলছেন আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও মুমিনরা তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশুরা, নারীরা, পুরুষরা, দুর্বল নারী পুরুষরা ফরিয়াদ করছে, ফরিয়াদ করছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আফগানিস্তান থেকে, আর ইরাক থেকে, আরাকান থেকে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমি আহলুহা, ওয়াল্লাহ আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করো, জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, আমাদেরকে দাও রক্ষাকারী নেতা, আমাদেরকে দাও সাহায্যকারী। এই সাহায্যের আবেদন আসছে চতুর্দিক থেকে, সারা দেওয়া দরকার আছে কিনা? সেই আহ্বান রেখি আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি। সবক পরফের সাদাকাত কা আদালত কা সাজাত কা লিয়া জায়গা কাম তুজসে দুনিয়া কি ইমামত কা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোন প্রোগ্রাম আছে কিছু? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যে বক্তব্যগুলো দেই বা এখন দিলাম এগুলো আমার বই আছে, আজকে বসে সাথে নাই, আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনাদের এলাকার অনেক ছেলেরা আমার ওখানে জুমা পড়তে যায়, তাদের মাধ্যমে পরিচয়, তারপরে এসে দেখলাম আমাদের এই যে আব্দুর রশিদ ভাই আছে, দীর্ঘদিন আমরা একসাথে বরিশাল মাহমুদিয়া চাকরি করেছি, আমাদের মাস্টার সাহেব, তো দেখে তো আমি আশ্চর্য যে এখানে উনি কোথা থেকে আসলেন। তো আপনারা চেষ্টা করলে এই বইগুলো পাবেন।